একবার কুমিল্লা এক বড় পীর সাহেব, বড় আলেম, তার এলমিও কমতি নাই, বড় আলেম এবং বড় বক্তা, তার হাজার হাজার এই দেশে সমর্থক আছে, আমি নাম বলবো না। তো আমি আর উনি এক জায়গায় মাহফিলে গেছি, তো এবং ওনার এলাকায়, ওনার পাশেই, ওনার যে জায়গায় ওই জায়গায়, তো উনি সবাই তওবা করাইলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা বলে বলে সবাইরে তওবা করাইলেন। আচ্ছা, মাহফিলের পরে যখন ওনার রুমে গেলাম, আমি বললাম যে হুজুর, আমি তো আপনার ছাত্রের সমান, আপনার ছেলের সমান, ছাত্রের সমান, আমি একটা কথা বলবো, বেয়াদবি মনে করবেন? বলে যে না না না, বলো বলো বাবা বলো। আমি বললাম যে আপনি যে তওবাটা করাইলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইরকম কোন হাদিসে এই ইস্তিগফার আছে কিনা? কয় রে বাবা, এটা যদি হাদিসে না থাকতো তো আজকে আমরা আমাদের উস্তাদেরে দেখছি, আমাদের উস্তাদেরা আমাদের উস্তাদেরে দেখছে, শত শত বছর ধরে চলে আসতেছে, হাদিসে না থাকলে কি এটা চলতো নাকি? আচ্ছা, আমি বললাম যে চলতে তো আছে, ঠিক আছে, আপনি একটু লেজ উল্টাই দেখেন, এটা গাই গরু না বলদ গরু? গাই গরু আর বলদ গরু বুঝেন নাই, পুরুষ গরু আর মহিলা গরু, এটা লেজ উল্টাই দেখতে হয়তো এটা পুরুষ না মহিলা, আপনি বুঝবেন কেমনে? খালি বলছে বাজারে আর আপনি নিয়ে আসবেন? আমি বলি যে একটু লেজ উল্টাই দেখেন। আচ্ছা, আবার হুজুরে বলে যে আচ্ছা শোনো, এখানে ইমাম নববীর কিতাবুল আজকার আছে, কিতাবুল আজকারটা নিয়ে আসো। আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে উনি কিতাবুল আজকার খুঁজে খুঁজে খুঁজে খুঁজে দেখলেন, ইস্তিগফার যতগুলো পড়লেন, কোনো জায়গায় উনি এটা পাইলেন না। আমি বললাম যে হুজুর, পৃথিবীতে এমন কিছু আলেম আছে আল্লাহর জমিনে এখনো আছে, যেই আলেমেরা যদি বলে দে যে এটা কোনো হাদিসে নাই, আপনি কিয়ামত পর্যন্ত খুঁজিও কোনো হাদিসে পাবেন না, এরকম আলেম আল্লাহর জমিনে আছে, আছে বলে আল্লাহর দিন টিকে আছে। এই আলেম খুঁজলে মদিনা চলে যান, মক্কা চলে যান, ওলামায় মদিনা যান, মদিনাতে এই ওলামায় কেরাম এখনো আছে, মক্কা এখনো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দিন এমনি পৃথিবীতে টিকে নাই। তো ওনারা বলে দিছেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পৃথিবীর কোনো হাদিসে নাই। সুতরাং আপনি কিতাবুল আজকান না, আরও দুনিয়ার যত হাদিস আছে আপনি বের করে বাইর করতে পারবেন না কোনোদিন। পরে বলে যে বাবা, একেবারে 100% সত্য কথা, যে এটা আমরা কোনোদিন কোনো হাদিসে পাই নাই, শোনা শোনা চলতেছে, আমরাও চালাইতেছি, এখন কি করা? এখন তো বন্ধও করা যাবে না, কারণ বন্ধ করতে গেলে মানুষ কইব যে আরে এতদিন আপনি তওবা করেছেন যে তাহলে ভুল করেছেন নাকি, আপনার বাপে ভুল করেছে নাকি, আপনার হুজুরে ভুল করেছে নাকি, এবার কি জবাব দেব? এই জন্য বাবা এই বই তো বন্ধ করতে পারবো না। আমি বললাম যে এটার নাম হলো কিবির, আল কিবির বাতারুল হক, এটা হলো সত্য প্রত্যাখ্যান করা, আপনি সত্য জানলেন হক তারপরে মেনে নিতে পারতেছেন না, যে মানুষ আপনাকে কি বলবে যে আপনি এতদিন কি ভুল করছেন নাকি? তো মানুষ বললে আপনি বলবেন যে হ্যাঁ ভুল করছি, আমি ভুল করতে পারি না, আমি কি ভুলের উর্ধ্বে নাকি, আমি কি ভুল করতে পারি না, আমি তো মানুষ ভুল করছি, আমার বাপ ভুল করতে পারে, আমার হুজুর ভুল করতে পারে, এটা স্বীকার করে নেওয়ার নাম হলো ইমান, আর আপনি এটা স্বীকার না করে নেওয়ার নাম হলো কিবির। এবার আপনি কিবিরের উপরে থাকলেও থাকতে পারেন, হেদায়েতের উপরে থাকলেও থাকতে পারেন। এইরকম একটা কথা বললাম, এরকম শত শত আছে, স্পষ্ট জানি আমরা এটা কোরআনে নাই, হাদিসে নাই, এটা কিছু নাই, এটা দ্বীনের নামে বানানো জিনিস, কিন্তু বলতে সাহস পায় না, মসজিদের ইমামতি চলে যাবে, বলতে সাহস পায় না, যে মানুষ বলবো যে এতদিন আপনারা ভুল করছেন কেন, আপনার বাপদাদারা ভুল করছে কেন, বড় বড় হুজুরেরা ভুল করছে কেন, ওই হুজুরদেরকে বাঁচানোর জন্য বলি যে না এটা ঠিক আছে। এই জন্য কিবির এবং হাসাদ এই দুটা এটা ছাড়তে হবে হেদায়ত পাওয়ার জন্য। কয়টা গেল? চারটা। পাঁচ নম্বর আসেন, পাঁচ নম্বরে যেটা ছাড়তে হবে সেটার নাম জাইগুল কাল, মানে অন্তরের বক্রতা, বক্রতা। জাইগ একটা বড় রোগের নাম, মানুষের কালবের কিছু বড় বড় রোগ আছে শরীরে, যেমন ডায়াবেটিস হয়, প্রেশার হয়, হার্ট অ্যাটাক হয়, ব্রেইন স্ট্রোক হয়, এরকম বড় বড় রোগ আছে না, কালবেরও কিছু বড় বড় রোগ আছে, এই রোগের একটা রোগের নাম হলো জাইগুল কাল, মানে অন্তর বাঁকা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে একটা দোয়া শিখেছেন, সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত, আল্লাহ পাক দোয়া শিখেছেন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বানা লা তুযিগ কুলুবানা, রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, অন্তর বাঁকা করে দিও না, বক্র করে দিও না, অন্তর বাঁকা করে দিও না, দোয়া শেখানোর কারণ কি? অন্তর যদি বাঁকা হয়ে যায় আপনি আমি আর হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। অন্তর বাঁকা হয়েছে বুঝবেন কিভাবে? অন্তর বাঁকা হওয়ার লক্ষণ হইলো দেখবেন যে সোজা কথা বলবেন, হে খালি বাঁকা কথা কয়। আপনি বলবেন সোজা কথা, হে আপনি বললেন যে হুজুর এতক্ষণ যে হাদিসটা বললেন এটা কোথায় আছে? এই তুমি হাদিসের কি বুঝো? তোমার তুমি কোন মাদ্রাসায় পড়ছো? আরবি এক লাইন পড়তে পারো? মানে আপনি বলবেন সোজা কথা, আপনাকে বলবে বাঁকা কথা। এটার অর্থ হলো আপনি বুঝবেন যে অন্তর বাঁকা হয়ে গেছে, এটারও ওই রোগে ধরছে যাই বললো কাল। কিন্তু হে বুঝতেছে না, রোগী কিন্তু বুঝে না। পাগল যদি বুঝতো, আমি পাগল, তাহলে তো তার চিকিৎসা সহজে হইতো। পাগল মনে করে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, আমি জাতিসংঘের মহাসচিব, পাগল কি বুঝে? হে পাগল, যারা রোগে ধরে হে কিন্তু বুঝে না। এই এটা বড় ধরনের একটা রোগ, জাইগুল কাল, অন্তরের বক্রতা, অন্তর বাঁকা হয়ে যাওয়া। এই রোগের কারণে অসংখ্য রোগী আমাদের সমাজে আছে। কোরআন হাদিস সব ঠিক আছে, সব বুঝতেছে, কিন্তু তারপরেও অন্তরের বক্রতার কারণে হেদায়েত পাচ্ছে না। কয়টা গেল? পাঁচটা। ছয় নম্বর আসেন, সাহেবে বেদা আহবার রহবান। আহবার আর রহবান, আহবার রহবান মানে, আহবার মানে বড় এলেমওয়ালা আলেম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় হেবারুল উম্মাহ, এই উম্মার বড় জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী। নবী সাল্লামের পরে সাহাবিদের মধ্যে কোরআনের এলেমের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আহবার মানে এরকম বেশি এলেমওয়ালা বড় বড় আলেম, আর রহবান মানে এলেম কম কিন্তু আমল বেশি, দরবেশ, খুব তাকওয়াবান, ফরজগার, এরকমদেরকে বলা হয় রহবান। এই আহবার এবং রহবান এদেরকে অনুসরণ করতে হবে, কিন্তু অনুসরণ করতে গিয়ে যদি আপনি বেদাতি আহবার, বেদাতি রহবানের পাল্লায় পড়েন তাহলে হেদায়েত পাবেন না, জীবন শেষ। আল্লাহ পাক সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান তোমাদের সমাজের অনেক বড় বড় আলেম, বড় বড় দরবেশ, বড় বড় বুজুর্গ, মানুষের সম্পদ বাতিল পদ্ধতিতে গ্রাস করে, বাতিল পদ্ধতিতে খায়। সম্পদ খাবার পদ্ধতি দুইটা, একটা হালাল পদ্ধতি আর একটা বাতিল পদ্ধতি। যেই পদ্ধতি কোরআন সুন্নায় নাই, শিরকি পদ্ধতি, বেদাতি পদ্ধতি, ওই পদ্ধতিতে ইনকাম করা, এটার নাম বাতিল পদ্ধতি। আল্লাহ বলছে তোমাদের মধ্যে বড় বড় আলেম আছে, বড় বড় এরকম আবেদ আছে, বুজুর্গ আছে, তারা মানুষ থেকে অন্যায়ভাবে বাতিল পদ্ধতিতে সম্পদ খায়। এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে, মানে তারা মানুষদেরকে আল্লাহর পথে আনার পরিবর্তে তারা আরো আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। এরকম আহবার এবং রহবানের পাল্লা যদি কেউ পড়ে, তো এই লোকের আর কোরআন সুন্নার হেদায়েত কোনোদিন পাওয়া সম্ভবপর নয়। কয়টা গেল? সাত নম্বর হলো এত্তেবাউল হাওয়া। আমাদের এটাই শেষ, এইটা যদি মানে সাত নম্বরটা, এই এত্তেবাউল হাওয়া এইটা যদি কারো মধ্যে থাকে সেও হেদায়েত পাবে না। এত্তেবাউল হাওয়া মানে প্রবৃত্তির অনুসারী, মানুষের ভিতরে একটা কুপ্রবৃত্তি থাকে, এটাকে বলা হাওয়া। আমরা বলি না হাওয়ার উপরে চলে, হাওয়া মানে নিজের মন গড়া পদ্ধতি। একটা হলো কোরআন হাদিসের পদ্ধতি, আরেকটা হলো মন গড়া পদ্ধতি, নিজের বানানো পদ্ধতি, এটাকে বলা হয় এত্তেবাউল হাওয়া। মানে হাওয়ার অনুসরণ, মন যেমনে চায় তেমনে চলা, যেমনে না চাও তেমনে নাসি, ফুতুলের কি দোষ? এই গান শুনেন নাই? যেমনে না চাও তেমনে নাসি, ফুতুলের কি দোষ? ফুতুলের কোনো দোষ নাই, যেমনে না চাইতেছি তেমনে নাচতেছি। হাওয়া যেমনে চাইতেছে, প্রবৃত্তি যেভাবে চাইতেছে সেইভাবে চলতেছে, প্রবৃত্তি চাইতেছে ফজরের সময় ঘুমাই থাকা, কিন্তু আমার আল্লাহ চাইতেছেন ঘুম থেকে উঠে যাওয়া। এন আমি কোনটাকে অগ্রাধিকার দিব, কি ঘুমাইয়ে থাকবো নাকি উঠে ফজরের জামাতে আসব? যদি ঘুমাইয়ে থাকি তাহলে আমি হাওয়ার এত্তেবা করলাম, আর যদি আমি ফজরের জামাতে আসি আমি ওহির এত্তেবা করলাম। একটাকে বলা হয় এত্তেবাউল ওহি, আর একটাকে বলা হয় এত্তেবাউল হাওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমে অসংখ্য আয়াতে নিষেধ করছেন যে এই হাওয়ার এত্তেবা করা যাবে না। আল্লাহ পাক বলছেন তারা কি এমন যে তারা ওই মানুষগুলো এত্তাখাজা হাওয়াহু, তারা হাওয়াকে গ্রহণ করে নিয়েছে, তারা হাওয়াকে অনুসরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা তাবাআল লিমা হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিইতু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওই উম্মত কখনো ঈমানদার নয় যেই উম্মত তার হাওয়ার হাওয়াকে আমি যা নিয়ে এসেছি তার এত্তেবার অনুগামী না করে। অর্থাৎ তার মনের প্রবৃত্তিকে আমি যে ওহী নিয়ে আসছি, কোরআন সুন্নাহ নিয়ে আসছি, এইটার অনুগামী যতক্ষণ না করবে ততক্ষণ সে হেদায়েত পাবে না, ততক্ষণ সে ঈমানদারও হতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নজমের মধ্যে বলেছেন, ওয়ামা ইয়ান্তাকুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল তোমাদেরকে যা বলেন তা কোরআন থেকেই বলেন, ওহির আলোকেই বলেন, তোমাদেরকে মন গড়া হাওয়ার এত্তেবা করে আমার রাসূল তোমাদেরকে কিছু বলেন না। সংক্ষেপে সাতটা জিনিস মনে রাখবেন, এটা আজকের ক্লাসের প্রথম ক্লাসের পড়া, এটা মনে রাখলে আলহামদুলিল্লাহ জীবনে অনেক কাজে আসবে। যে যে সাতটা জিনিস, এক নম্বর জাহালত, মূর্খতা, মূর্খতা মানে দিন না জানার মূর্খতা, দিনের ব্যাপারে উদাসীন, এরকম জাহালত, এটা থাকলে হেদায়েত পাওয়া যাবে না। দুই নম্বর তাকলিদে আমা, মানে বাপদাদাদের অনুসরণ, রসুম রেওয়াজের অনুসরণ, সামাজিক প্রথার অনুসরণ, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে অসংখ্য হারাম কাজ কুসংস্কার করতে হবে, কারণ সমাজের রীতি, বাপদাদার রীতি চলে আসতেছে, এইগুলার অনুসরণ করলে সেই লোক জীবনে কোনোদিন হেদায়েত পাবে না। বলে যে হুজুর সমাজে সবাই করতেছে আমি কেমনে ন করি, বাস এইটা অনুসরণ করলে আপনি আর হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই, হেদায়েত থেকে বিচ্ছুত। তিন নম্বর হলো তাআসুব, দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি। চার নম্বর হলো আল কিবির ওয়াল হাসাদ, হিংসা, তারপরে অহংকার, এগুলো থাকলে হেদায়েত পাওয়া যাবে না। ফেরাউন আপনার হেদায়েত পায় নাই, কেন পায় নাই? অহংকার। আবু জেহেল হেদায়েত পায় নাই, অহংকার। আবু লাহাব হেদায়েত পায় নাই, অহংকার। ইবলিস হেদায়েত পায় নাই, আবা ওয়াস্তাকবারা, আল্লাহ বলছে অহংকার করছে। ইবলিস হেদায়েত না পাওয়ার পেছনে অহংকার। আল্লাহ পাক বলছেন আদমকে সাজদা করো, হে কয়, হে বা যুক্তিবাদী, যুক্তিবাদী সাহেব বলতেছে, ইবলিস যুক্তিবাদী, যে আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, মাটি আগুনকে সাজদা করবে, আগুন কেন মাটিকে সাজদা করবে? এটা তো যুক্তির কথা। এটা আল্লাহ পাক বলছেন আমার নির্দেশের সামনে যুক্তির কোনো কাজ নাই, যুক্তি খুঁজতে গোমরা হয়ে যাবে। অনেকে মনে করে ইসলামের সব কিছু তো যুক্তি খুঁজে খালি, আপনি ইসলামের অসংখ্য বিষয় আছে যেগুলো যুক্তিতে কাজে আসবে না। ওযুবঙ্গের যে কারণগুলো আছে আপনি দেখবেন কিছু কারণের সাথে যুক্তি মিলবে না, তাই বলে কি আপনি ওযুবঙ্গের এই কারণ মানবেন না? ওহির কাছে যুক্তি বাতিল, ওহি আসল, যুক্তি বাতিল। এই জন্য আপনার কিবির এবং হাসাদ এটা ছাড়তে হবে। পাঁচ নম্বর সাহেবে বেদা আহবা রোহবান, ছয় নম্বর অন্তরের বক্রতা, সাত নম্বর এত্তেবাউল হাওয়া, প্রবৃত্তি ফুজারি হওয়া যাবে না। এই সাতটা বড় বড় দোষ, বড় বড় খারাপ অভ্যাস, এই অভ্যাসগুলো থেকে আমরা মুক্ত হইতে পারলে তাহলে আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নার নীতিমালা অনুযায়ী সব মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাইবেল হিসাবে মেনে চলবো, বাইবেল হিসাবে আবদ্ধ থাকবো এবং সমাজে মজবুত আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন থাকবে। এই ঐক্যে কেউ ফাটল ধরাইতে পারবে না যদি এই ত্রুটিগুলো থেকে আমরা মুক্ত হই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার হেদায়েত, সিরাতে মুস্তাকিমের হেদায়েত আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে কবুল ও মঞ্জুর করুন, এই সমাজের সকল ওলামাই কেরাম, সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল করুন, সবাইকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজ করার তৌফিক দান করুন। এই সমাজে যে ভাইগুলো দিন বিমুখ আছে ওই ভাইগুলাকে দিনমুখী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সমাজের সকল ভাই বোনকে কবুল ও মঞ্জুর করুন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই প্রশ্ন থাকলে আমরা সংক্ষেপে আলোচনা করব। একটু লিখে দিলে ভালো হবে। আচ্ছা দেন আমার কাছে দেন। আলহামদুলিল্লাহ, প্রথম যে প্রশ্নটি আসছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতেন, সাহাবায়ে কেরাম যা কিছু করতেন, পরবর্তী আইমায়ে কেরাম সালফে সালেহীন যা কিছু করতেন, এটাই আমাদের জন্য সুন্নাহ। এর বাইরে যা কিছু সেটা সুন্নতের বিপরীত, খেলাফে সুন্নাহ। আর এটার কারণ হলো আমরা বাঙালি, বাঙালির কিন্তু অনেক কিছু বুঝতে একটু সমস্যা আছে, কারণ কোরআন সুন্নাহ আরবি, আমরা হইলাম কি বাঙালি, আমাদের ভাষা আর কোরআন সুন্নাহর ভাষা কিন্তু এক না। এই দুই ভাষা হওয়ার কারণে অনেক সময় আমরা কিছু জিনিস বুঝতে গণ্ডগোল হয়। যেমন মুনাজাত, আমরা মনে করি মুনাজাত মানে যে হাত তোলে সবাই মিলে দোয়া করা, এটার নাম মুনাজাত। আসলে হাত তোলে সবাই মিলে দোয়া করা এটার নাম মুনাজাত না, মুনাজাত মানে দুইজনে গোপনে কথা বলা, এটার নাম মুনাজাত। আপনার কথা যদি সবাই শুনে যায় তো সেটা মুনাজাত হলো কেন? মুনাজাত হলো আপনি আর আপনার আল্লাহ দুইজনের মধ্যে যে গোপন কথাবার্তা, এটার নাম মুনাজাত। তো গোপন কথা তো দুজনেই বলতে হয়, সবাই নিয়ে বললে তো আর গোপন কথা থাকে কেমনে? কথা বুঝেন নাই? গোপন কথা আপনি আর আপনার আল্লাহ বলবেন, আপনি বলবেন আল্লাহ শুনবে, এটা হলো দুজনের গোপন কথাবার্তা। এখন সবাইরে নিয়ে কথা বললে তো ওইটা আর মুনাজাত থাকতেছে না, ওইটার গোপন কথা থাকতেছে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সলাতটাই হলো মুনাজাত, নামাজটাই মুনাজাত। নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত, সালাম পিরানো পর্যন্ত, নামাজের ভিতরে যা আছে এইগুলাই বান্দার সাথে আল্লাহর কথাবার্তা। বান্দা বলেন, আল্লাহ জবাব দেন। আপনি বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন মানিল্লাহ, বান্দা বলে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন মার রাব্বুল আলামিন। এইভাবে আল্লাহ একটা জিজ্ঞাসা করেন, বান্দা একটা জবাব দেন। এইভাবে পুরো সলাতের প্রথম থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যা রাব্বাহু, যে আল্লাহর একজন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার রবের সাথে মুনাজাত করে, কথা বলতে থাকে। তো সালাম পিরানো পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত মুনাজাত করলেন, তারপরে আর কি মুনাজাত? মুনাজাত তো হয়ে গেছে। আচ্ছা, এরপরে সুন্নত হলো সালাম পিরানোর পরে কিছু জিকির আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখাইতেন। সালাম পিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরকম জিকির আছে কতগুলো। এই জিকিরগুলো করা সুন্নত। আর সম্মিলিতভাবে যেটা আমরা করি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়া যাওয়ার পরে দীর্ঘ 10 বছর জামাতে ইমামতি করছেন, 10 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি একবারও সবাইকে নিয়ে মুনাজাত করছেন, আমরা যেটাকে মুনাজাত বলতেছি, দোয়া বলতেছি সম্মিলিতভাবে, এটার কোনো হাদিস, কোনো দলিল আসে নাই। একটা জাল হাদিসও আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সবাইকে নিয়ে একদিন ফরজ নামাজের পরে সালাম ফিরে সবাইকে নিয়ে মুনাজাত করছেন, দোয়া করছেন, এরকম কোনো হাদিসে আসে নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেন নাই। তো সুতরাং এটাকে আমরা ভালো মনে করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা সুন্নতের খেলাফ। আর একটা বিষয় হলো সুন্নত উঠে গেলে একটা সমাজে, যেখানে একটা সুন্নত উঠে যাবে সেখানে বেদাত আবিষ্কার হবে। তো ফরজ সালাতের পরে, সালাম পিরানোর পরে যে সুন্নতগুলো জিকির আজকার করা, সেই জিকির আজকার উঠে গেছে, মানে আরেকটা বেদাতের রূপ নিছে, মানে মুসল্লিরা অপেক্ষা করতে থাকে কতক্ষণে এটা মুনাজাতটা হবে, তারপরে সুন্নত পড়ার জন্য দাঁড়ায় যাবে, জিকির করে না। অথচ সুন্নত হলো আপনি জিকির করবেন, জিকির আজকার করে নিজে নিজে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। এখানে অসুবিধাটা সুন্নতের খেলাফটা হলো সবাইকে নিয়ে একসাথে করা, কিন্তু আপনি দোয়া করা মুনাজাত করা এইগুলোতে কোনো সমস্যা নেই, এটা বরং উত্তম। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আপনি একা একা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন, এতে কোনো অসুবিধা নেই, এটা উত্তম। কিন্তু খেলাফে সুন্নতটা হলো সবাইকে নিয়ে করা। জি, মাঝখান দিয়ে কথা না বললে ভালো হয়, বিশৃঙ্খলা হয়ে যাবে, সবাই বলার চেষ্টা করবে। জি জি, বুঝতে পারছি। কোরবানির গরিবের ভাগটা একত্রিত করে সমাজের 25 বা 30 করে ভাগ করে দেওয়া যাবে কিনা, এই ব্যাপারে আমাদের যে ওয়েবসাইটের কথা বলছি tafsirulquran.com, এই ওয়েবসাইটটা মনে রাখবেন tafsirulquran.com। এই tafsirulquran.com-এ আমরা কোরবানি উপলক্ষে বিশেষ 12টি আলোচনা দিছি, 12টি বিষয়ের আলোচনা এই আমরা এবারে কোরবানির আগে দিছি। ওখানে এই মাসআলাটি বিস্তারিত আলোচনা করা আছে। প্রথম কথা হলো আপনি গরিবের ভাগ কই পেয়েছেন? গরিবের ভাগ নামে কোরবানির গোশতের মধ্যে এরকম নির্দিষ্ট কোনো ভাগ নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, যে তোমরা কোরবানির গোশত নিজেরা খাও এবং দরিদ্র, অসহায়, গরিব, ফকির মানুষকে তোমরা খাও। খাওয়াও, খাও এবং খাওয়াও, নবী সাল্লাম এটা বলছেন, আল্লাহ পাক এটা বলছেন। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কোরবানের গোশত উত্তম পদ্ধতি হলো দুই ভাগ করা, এক ভাগ নিজে খাবে আর এক ভাগ খাওয়াবে। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা। আরেকটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আসার আসছে, যে আসারের মধ্যে আসছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরবানের গোশতকে তিন ভাগে ভাগ করাকে উত্তম মনে করতেন। এজন্য তিনি এক ভাগ নিজের পরিবারের জন্য রাখতেন, এক ভাগ তিনি আত্মীয় স্বজনকে দিতেন, এক ভাগ গরিব মিসকিনকে দিতেন। এটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল। তো এটাকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এটাকে উত্তম মনে করতেন। তিনি বলছেন যে এইভাবে ভাগ করাটা উত্তম। আর হানাফি মাজহাব এবং শাফি মাজহাবের ওলামায়ে কেরামের বক্তব্য হইল যে এই যে হাদিসে যেটা আসছে তিন ভাগের কথা, তারপর কোরআনে যেটা আসছে দুই ভাগের কথা, আসলে এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সমাজের প্রয়োজনের তাগিদে এই ভাগ কখনো বাড়বে কখনো কমবে, এই জন্য ইসলাম নির্দিষ্ট করে নাই। মানে আপনি গ্রামে কোরবানি করছে পাঁচজন, কোরবানি করে নাই বিশ জন, এখন আপনি কি তিন ভাগ করে এক ভাগ দিবেন ওই বিশ জনের? তখন তিন ভাগে চলবে না, তখন আপনি বিশ ভাগ করে এক ভাগ নিজে রাখবেন, উনিশ ভাগে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আবার গ্রামে সবাই কোরবানি করছে, একজনও বাকি নেই বা একজন বাকি আছে, দুজন বাকি আছে করে নেই, আলহামদুলিল্লাহ সচ্ছল সবাই, তখন আপনি তিন ভাগ করা জরুরি না বা চারি ভাগ পাঁচ ভাগ করা জরুরি না, আপনি যারা করে নাই তাদেরকে কিছু দিলেন। অর্থাৎ এটা অবস্থার আলোকে এক এক সমাজের জন্য এক এক রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে তিন দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে না, তিন দিনের মধ্যে সব দিয়ে দাও, কারো ঘরে তিন দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে না। এর দু তিন বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম কোরবানির গোশত তিন দিনের বেশি রাখতে, এখন তোমরা তিন দিনের বেশি রাখো, তোমরা খাও, জমা করো, শুকাই রাখো, কোনো অসুবিধা নেই। মানে তিন দিনের কথা বলছেন, ওই বছর ওখানে দুর্ভিক্ষ লাগছিল, এই জন্য দুর্ভিক্ষের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এই বছর তিন দিনের বেশি রাখা যাবে না, কারণ দুর্ভিক্ষ চারিদিকে। আপনি ঘরে একজনে বিশাল জমা করে রাখবেন আর আপনার প্রতিবেশীরা না খেয়ে থাকবে, এই জমা করা যাবে না, কিন্তু সবার ঘরে আছে, সবাই জমা করছে, আপনিও জমা করে রাখেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এটা মানে গরিবের হক বলতে নির্দিষ্ট ভাগ নাই, আপনার অংশ থেকে আপনি যে কোরবানি করলেন, যা কষ্ট পাইলেন, এখান থেকে যতটুকু আপনি পারেন এবং যতটুকু দেওয়া উত্তম মনে করেন, যে আপনি মনে করেন যে আমার সমাজে গরিব বেশি, বেশি দেওয়া দরকার, তা সেই হিসাবে আপনি দিলেন, বাস গরিবের হক আদায় হয়ে গেছে। কোরবানি সাত ভাগের ভাগিদার কাদের নেওয়া যাবে? জি বুঝছি, এখানে একই পরিবারের সাতজনও হইতে পারে, সাত ভাগের সাত পরিবারের সাতজনও হইতে পারে, তবে কোরবানির সিস্টেমটা একটু মানে বুঝতে হবে আগে। কোরবানির সিস্টেম বুঝলে তখন আর এই মাসালা আসতো না। কোরবানির সিস্টেমটা না বোঝার কারণে মানে আপনারা ওই আমাদের তাফসিরুল কোরআন .com-এর ওই বারোটা মাসালার আলোচনা শুনলে কোরবানি সংক্রান্ত মোটামুটি সব মাসালার জবাব চলে আসবে। সেখানে কথা হলো কোরবানি করবেন এক পরিবারের পক্ষ থেকে একটা পশু কোরবানি করবেন, সেই কোরবানির পশু কোরবানি করার সময় আপনি নিয়ত করবেন যে এই কোরবানির পশুটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ, আহলে বাইতের পক্ষ থেকে, জীবিত মৃত যতজন আছে সবার পক্ষ থেকে, বাস আপনি এভাবে করলে আপনার আদায় হয়ে গেছে। ঠিক সাত পরিবার এভাবে একটা গরুতে, একটা মহিষে, একটা উটে এভাবে অংশগ্রহণ করবে। জি, একজন ভাই জানতে চাইছেন শুধু ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা এবং সশব্দে জিকির করা যাবে কিনা। এই ব্যাপারে আমাদের জিক্রুল্লাহর আলোচনা আছে, আপনারা মানে আমাদের তাফসিরুল কোরআন .com-এর সাথে থাকলে মোটামুটি আপনাদের 99% প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন। এগুলোর বিস্তারিত আলোচনা আছে, এখানে তো আর বিস্তারিত সম্ভব না, এখানে আমাকে বলতে হবে সংক্ষেপে। তো সংক্ষেপে মাঝখান দিয়ে একটা বললে ভুল বোঝার সম্ভাবনা আছে, এটার কিন্তু আগে পিছে অনেক কিছু জড়িত আছে, এগুলো বলতে হয়। তো মূল কথা হলো মানে আল্লাহ সুবহানাহু তাআলার জিকিরটা হবে পূর্ণ বাক্যের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সুন্নাহ সম্মত জিকির। সুতরাং আপনি বাঙ্গি বাঙ্গি জিকির করতে যাবেন কেন? আর বাঙ্গি বাঙ্গি জিকির যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন, আমরাও করতাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোনো দলিল, এমন কোনো হাদিস নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভেঙ্গে ভেঙ্গে করছেন, সাহাবায়ে কেরাম ভেঙ্গে ভেঙ্গে জিকির করছেন, তাবেইনে কেরাম করছেন। আর সশব্দে বলতে জিকির তো মানে একটা দুইটা জিকির না, আমরা জিকিরকে সীমাবদ্ধ করছি খালি ওই আল্লাহ আল্লাহ করা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা, এগুলারে আমরা জিকির মনে করি। তা নামাজ অত জিকির, তা নামাজ সশব্দে করি না, কেরাত জোরে পড়ি না, সালাম জোরে বলি না, আল্লাহ আকবার তো জিকির, এগুলো জোরে হচ্ছে না। আচ্ছা আবার ধরেন এই যে খুতবা, জুমার খুতবা দিচ্ছি না, তো খুতবা তো জিকির, খুতবাকে কোরআনে সরাসরি আল্লাহ পাক জিকির বলছেন, যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যিকরিল্লাহ মানে খুতবা, জুমার খুতবা, জুমার খুতবা আল্লাহর জিকির। তো জুমার খুতবা কি সুফে সুফে হয় না সশব্দে হয়? খুতবা আপনাদের সুফে সুফে দে সশব্দে, তো সশব্দে জিকির হতে পারে। আবার যেখানে সশব্দে নাই, আমি নিজে নিজে যদি মনে করি এখন জোরে জোরে করলে ভালো, সেটাও সুন্নতের খেলাপ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো যেখানে মুকাইয়্যাদ জিকির, যেখানে যেভাবে করছেন সেখানে সেইভাবে সুন্নত, আর যেগুলো আম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, আমি হাঁটতে চলতে ফিরতে সেখানে আমি আস্তেও করতে পারি জোরেও করতে পারি, তবে আমার জিকিরে অন্য কারো যাতে সমস্যা তৈরি না হয় সেটা খেয়াল রাখতে হবে। যে দাড়ি রাখা সুন্নত বা ওয়াজিব কিনা, দাড়ি রাখার নিয়ম ছোট না বড়? যে আলহামদুলিল্লাহ যে দেশে নামাজের খবর নাই সে দেশে দাড়িরও খবর নেই, এটাই হলো আশ্চর্যজনক বিষয়। ইরাকের এক লোক মাসালা জিজ্ঞেস করছিল যে মশা বা মাছি মারি ফেললে এটার কাপ্পারা কি, এক বড় ইমামকে প্রশ্ন করছিল। তো এই ইমাম উত্তর দিছিলেন যে দেশের লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে ফেলছে এটার কাপ্পারার মাসালা জিজ্ঞাসা করে নাই, সেই দেশের লোকেরা মশা মাছি মারার মাসালা জিজ্ঞেস করে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের এত বড় গুরুত্বপূর্ণ সদস্য, রাসূলের নাতি মেরে ফেলছে যে এলাকার লোকেরা, সেই এলাকার লোকদের একটু মাসালা জিজ্ঞেস করে নাই যে এটার কাপ্পারা কি হবে, আর মশা মাছি মারলে সেটার মাসালা জিজ্ঞেস করে যে মশা মাছি মারলে কি হবে। যেই দেশে নামাজের খবর নাই পাঁচ ওয়াক্ত, সেই দেশে দাড়ির কোনো মর্যাদা মূল্য আছে নাকি? যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তার জন্য দাড়ি ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিচ্ছু না, তার দাড়ির কোনো দামে নাই। কারণ যে ইমান আনছে তার জন্য নামাজ তার জন্য ইবাদত, যে ইমানে আনে নাই, যে হিন্দু তার জন্য নামাজের মাসালা দরকার আছে, তারপরে যে বিয়ে করে নাই তার কি তালাকের মাসালা দরকার আছে? এখনো বিয়ে করে নাই, হে যদি কেউ হুজুর তালাক কেমনে দিব বলেন তো দেখি, সে তো এখনো বিয়ে করে নাই, তার তালাকের মাসালার দরকার কি? আপনার আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে হবে। আমরা আমাদের বড় সমস্যা সমাজের, এটা বড় রোগ, যে এক লোক মসজিদে গেছে দেখে যে ইমাম সাহেব নামাজে দাঁড়াই গেছে, তা আজকে পাগড়ি আনতে ভুলে গেছে, প্রতিদিন পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ে আজকে ভুলে গেছে, আরে আজকে পাগড়ি তো আনা হয়নি, তো লুঙ্গিটা খুলে মাথায় বাঁধিয়ে ফেলছে। এখন লুঙ্গি খুলে যে মাথায় পাগড়ি বেঁধে ফেলছে তা তো নামাজে শেষ, পাগড়ি দিলে তো তার নামাজটা হয়তো সওয়াব বেশি হইতো বা কম হইতো বা সেটা আলাদা বিষয়, এখন যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধিয়ে ফেলছে তার তো নামাজে নাই, ফরজ তরফ হয়েছে না, নামাজে তো শেষ, কিন্তু হের ওই খবর নাই, কিন্তু ওইটা ঠিক রাখতে হবে, পাগড়ি ঠিক রাখতে হবে, লুঙ্গি যেদিকে যাবে যাক। আমাদের অবস্থা হলো গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না, অগুরুত্বপূর্ণ জিনিসগুলোরে গুরুত্বপূর্ণ বানাইছি। দেখবেন যে অনেক সুন্নত নফল মুস্তাহাব এগুলো নিয়ে কি বাড়াবাড়ি, কি ঝগড়া, কি মারামারি, অথচ দেখবেন যে ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, হালাল আরামের খবর নাই, সেগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি নেই। সমাজে সুৎখোর আর সুৎখোর না এদের মধ্যে কোনোদিন ঝগড়া শুনছেন? যে এক লোক সুৎ খায় আর এক লোক সুৎ খায় না, দুজনে ঝগড়া করছে এরকম শুনছেন? এরকম কোনো ঝগড়া নেই, কারণ সুৎ খাওয়া নিরাপদ। এবং আজ পর্যন্ত আরেকটা কথা বলে দিই, আপনি দেখবেন আমরা ইমাম সাহেবেরা এরকম যারা মসজিদের বড় ইমাম বড় খতিব, আমরা কি করি মসজিদ থেকে আমার মতের সাথে না মিললে কোনো মুসল্লি তারে বলি যে মসজিদ থেকে বের হয়ে যান, এরকম বলি না? অনেক জায়গায় শুনছি যে ইমাম সাহেব নাকি বলছে যে আমার মতো না মিললে আপনি এই মসজিদে আসিয়েন না। আচ্ছা, তো আপনার ওই ইমাম সাহেবের পিছনে বড় বড় সুৎখোর নামাজ পড়ে পড়ে না? আর এই ইমাম সাহেবের সভাপতি সেক্রেটারি দেয় তো বড় বড় সুৎখোর আর গোসখোর, অধিকাংশ সব না আবার আপনাদের না, কোনো কোনো মসজিদের সুৎখোর গোসখোর বেনামাজি, তারপরে আপনার অসংখ্য হারাম কাজের সাথে জড়িত, তো সে যদি আপনার পিছনে নামাজ পড়তে পারে তো আরেকজন নামাজি সামান্য আপনার সাথে একটু মতে মিলে নাই তো সে কেন আপনার পিছনে নামাজ পড়তে পারবে না? আপনি কোনোদিন সুৎখোরকে মসজিদ থেকে বের করেন নাই, গোসখোরকে বের করেন নাই, বড় বড় অপরাধীকে বের করেন নাই, আপনার পিছনে সবাইরে নিয়ে নামাজ পড়তেছি আমরা ইমাম সাহেবেরা। তাহলে বোঝা যাচ্ছে মানে বড় জিনিস বাদ দিয়ে ছোট জিনিসের দিকে যাওয়া এটা শয়তানের বড় একটা ফতোয়া, এগুলাকে বলা হয় ফতোয়া। শয়তান আপনাকে এমন একদিকে ডাইভার্ট করে দিবে ছোট্ট একটা জিনিসের দিকে, বড়গুলার আর খবরে থাকবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য সময় কাফেররা আসেই এমন এমন জিনিস নিয়ে খোঁচাইতো, আল্লাহ পাক কোরআনে বারবার বলছে খবরদার আপনি দিকে তাকাইবেনও না, কারণ আপনি ওইগুলা নিয়ে আপনি যতক্ষণে সময় নষ্ট করবেন ততক্ষণে আপনি আল্লাহর পাঁচজন বান্দাকে দশজন বান্দাকে আল্লাহর দিনমুখী করতে পারবেন। ওইগুলা নিয়ে আপনি কাজ করতে গেলে এদিকে আল্লাহর বান্দারা দিনে পাবে না। দেখা যায় আপনি ওই ছোটখাটো জিনিস নিয়ে এগুলো করতে করতে বড় জিনিসের খবরও থাকে না। যে দাঁড়িয়ে রাখা সুন্নত না ওয়াজিব, দুটাই ঠিক আছে, দাঁড়িয়ে রাখা সুন্নত ঠিক আছে, ওয়াজিবও ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন এজন্য সুন্নত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে তাকে দিছেন যে দাঁড়ির ব্যাপারে বলছেন খালেফুল মুশরিকিন, মাজুসিগিন, মাজুসদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো, এমন কড়াভাবে বলছেন এটা ওয়াজিব। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, হাদিসের ভাষা সব সুন্নত, এগুলো ফেখের ভাষায় আসি, কোনোটা ফরজে আইন, কোনোটা ফরজে কাফায়া, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত মুয়াক্কাদা, কোনোটা সুন্নত আদা, এভাবে ক্লাসিফিকেশন হয়। হাদিসের ভাষায় দাঁড়ি রাখা সুন্নত ঠিক আছে, ফেখের ভাষায় এটা ওয়াজিব, এবং কোনো কোনো আইম্মা কিরাম এটাকে ফরজও বলছেন দাঁড়ি রাখাকে। আর দাঁড়ি রাখার নিয়ম ছোট না বড়, দাঁড়ি রাখার সবচেয়ে উত্তম নিয়ম হলো যত একবার ছেড়ে দিবেন এটা কাটায় যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফু, ওয়াপু মানে ক্ষমা করো, এটা কিছু করা যাবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও কাটান নাই, বুক পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি লম্বা ছিল, এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। যদি এতটুকু না পারেন তাহলে কমপক্ষে এক মুষ্টি রাখবেন। বোখারিতে একটা হাদিস আসছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটাতে এক মুষ্টির কথা আসছে। এই জন্য কোনো কোনো ফকির এক মুষ্টির কথা বলছেন, আপনি একবারে ছেড়ে দিতে না পারলে এক মুষ্টি রাখেন। আবার একবারে যে লোক রাখেই নাই আরেকজন রাখছে, তাহলে কি না রাখা লোকের থেকে যিনি রাখছে হয়তো এক মুষ্টি হয় নাই তারটা ভালো না, কি বলেন? এই জন্য ওলামায়ে কেরাম বর্তমানের বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা বলছেন যে যেমন ওজুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ তিনবার দোয়া সুন্নাত, উত্তম মুস্তাহাব, তিনবার করে দোয়া। আচ্ছা, একবার ধুইছেন, একবার ধুলে ফরজ আদায় হয়ে গেছে, দুইবার ধুইছেন আরও উত্তম কাজ করছেন, তিনবার ধুইছেন সবচেয়ে উত্তম কাজ করছেন, আপনি দাড়ি রেখে দিছেন আলহামদুলিল্লাহ আপনি ওয়াজিব আদায় করছেন, আপনি যে রাখে নাই তার থেকে অনেক ভালো কাজ করছেন, আপনার কবিরা গুনাহ থেকে মুক্ত হয়েছেন, আপনি এক মুষ্টি রেখে দিয়েছেন আপনি দুইবার ধুলেন আরও উত্তম কাজ করলেন, একবার ছেড়ে দিলেন আপনি তিনবারে ধুইছেন সবচেয়ে উত্তম কাজ করছেন। জুমার খুতবা নিজ ভাষায় হবে না আরবি ভাষায় হবে, এটি কোনো একতলাফের বিষয় না, এটা প্রশ্নেরও বিষয় না। জুমার খুতবা বাংলা হবে না আরবি হবে এটা সুস্পষ্ট, কোরআন এবং সুন্নায় সরাসরি কিছু বলা নেই, আল্লাহ পাক সরাসরি কোনো জায়গায় বলেন নাই যে এটা আরবিতে দিতে হবে বা বাংলায় দিতে হবে, এটা বলেন নাই। এটার কী ভাষায় হবে এটা নিয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন গবেষণা করছেন, কেউ কেউ গবেষণা করে বলছেন যে এটা যেহেতু খুতবা তো জনগণের উদ্দেশ্যে বক্তৃতা, আমি কি বলছি জনগণ কিছু বোঝে না, জনগণ কি বলছে আমি বুঝি না, তো ওইটা তো বক্তৃতা হয় না। আমাদের সাতে মাসে বঙ্গবন্ধু বক্তৃতা দিছে না, তো বঙ্গবন্ধু যদি অন্য ভাষায় বক্তৃতা দিতেন আমরা যদি না বুঝতাম তা আমরা কি যুদ্ধে যাইতে পারতাম? উনি বাংলায় বলছেন, ওনার কথা আমরা বুঝছি, আমাদের রক্ত গরম হয়েছে, স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়েছে, তো খতিব কি বলতেছেন এটা বুঝতে হবে। এই জন্য অনেক ওলামায়ে কেরামের বক্তব্য এবং ওলামায়ে মদিনা, ওলামায়ে মদিনার কথা কিন্তু আমরা বারবার বলতেছি, ওলামায়ে মদিনা মনে রাখবেন কেয়ামতের আগে পৃথিবীর সব জায়গায় ফেতনা ঢুকবে, মদিনায় ফেতনা ঢুকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ হেফাজত করবেন, মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত রাখছেন যাতে কোনো দাজ্জালের ফেতনা মদিনাতে না ঢুকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্নাল ঈমান লাইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা, ঈমান সারা দুনিয়া থেকে শেষ পর্যন্ত মদিনাতে আশ্রয় নিবে, দুনিয়ার কোথাও ঈমান না থাকলেও মদিনায় ঈমান থাকবে। এই জন্য দুনিয়ার সব জায়গার এলেমে আমলে ভেজাল ঢুকবে, কিন্তু মদিনার এলেমে মদিনার আমলে কেয়ামত পর্যন্ত ভেজাল ঢুকবে না, আল্লাহ পাক হেফাজত করবেন। এই জন্য সারা পৃথিবীর এলেমকে আমলকে আপনি কোনটা বিশুদ্ধ কোনটা বিশুদ্ধ না এটা মিলানোর জন্য আপনি মদিনার সাথে মিলাইলেই হবে, মদিনার সাথে মিলাইলে যদি মদিনাতে এই আমল থাকে তো বুঝবেন যে আলহামদুলিল্লাহ আপনি হকের উপরে আছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না, হানাফি মাজহাবের একজন প্রখ্যাত ফকিহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওই যে ফেতরা দিনে আমরা ফেতরা কি দিয়ে মাপি, স, এটাকে বলা হয় স, তো সটা কীরকম হবে, তো ইরাকের স যেটা এটা কিন্তু একটু বড়, মদিনার সটা একটু ছোট, তো হানাফি মাজহাবের বক্তব্য হলো ইরাকের যে স ওই সয়ের মাপ অনুযায়ী সদাকাতুল ফিতির হবে। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর কাছে অনেকে এসে বললেন যে এক এক জায়গায় এক এক রকম সয়া দেখি, আমরা কোনটাকে সঠিক মনে করব। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন শুনো, আমি সর্বশেষ এটাকে পরীক্ষা করবো মদিনা যাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মদিনা চলে গেছেন, মদিনা যাই মদিনাবাসীকে বললেন এই মদিনাবাসীরা যার যার ঘরে পুরানা আমলের যত সয়া আছে সব নিয়ে আস। তো সব সয়াগুলো মসজিদে নববীর সামনে নিয়ে আসছে, নিয়ে আসার পর উনি দেখলেন যে ইরাকের সয়া থেকে এখানকার মদিনার সয়া ছোট। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন এই মদিনার যে সয়া দেখলাম এটাই সঠিক সয়া, আল্লাহ রসুল এই সয়াতেই সদাকাতুল ফিতির দিতেন এবং আমি আবু ইউসুফের মত হইল যে এই সয়াটাই সবচেয়ে সহি সয়া। তাহলে দেখেন আইম্মা কেরামও কিন্তু মদিনার আমলের সাথে মিলাইতেন, মদিনার সাথে মিলাইতেন। এই জন্য আপনার ওলামাই মদিনা তাদের মত হইল যে খোতবা নিজস্ব ভাষায় হবে। আবার আমাদের দেশে বিশেষ করে ওলামাই দেওবন ওনারা বলছেন যে না, যেহেতু খোতবা জিক্রুল্লাহ, খোতবা আল্লাহর জিকির, তা আল্লাহর জিকির হিসাবে এটা আরবিতে হবে। সুতরাং এটা একতলাপের কোনো বিষয় না, আরবিতেই হোক না। আমরা তো দেখা যাচ্ছে খোতবার মধ্যে আমরা আবার ওই আগে একটা বাংলা আলোচনা করি, জুমার খোতবা পূর্ব একটা আমরা বয়ান দিই, সেখানে আমরা খোতবার বিষয়গুলো জানাই দিচ্ছি মুসল্লিদেরকে, বলে দিচ্ছি। যদিও ওইটা নিয়ে আবার কারো কারো একতলাপ আছে যে আগে বাংলায় বলা যাবে কিনা। তো যাই হোক, ওইটাকে আমরা যদি মিম্বর থেকে আলাদা করি, মানে খোতবা মিম্বারে হবে কিন্তু খোতবার আগে যে বয়ানটা হবে এটা খোতবার বাহিরে হবে, মিম্বারের বাহিরে হবে এবং সেটা দাঁড়াই হবে আলাদা জায়গায়, তাহলে এটা আমরা মনে করি সুন্নতের খেলাফ না, কোনো অসুবিধা নেই আরবিতে খোতবা হবে। আরেকটা জিনিস এই প্রসঙ্গে খেয়াল রাখতে হবে, যেই সমাজে যেই সুন্নত এস্টাবলিশ আছে সেটা যদি সরাসরি সহি হাদিসের মুখালেফ না হয় বা বেদাত পর্যায়ে না হয় তাহলে ওই সুন্নতের জন্য ওইটাই আমল করাই উত্তম। মানে ধরেন একই জিনিসের দুইটা সুন্নত আছে, এক সমাজে একটা সুন্নত প্রতিষ্ঠিত আরেক সমাজে আরেকটা, তো এই সমাজে যেটা প্রচলিত ওইটা যদি কোরআন সুন্নাহ সম্মত হয় আপনি আরেকটা এনে এইটার এখানে সমস্যা তৈরি করা দরকার নেই, যেটা চলতেছে এটাই চলুক যদি এটা কোরআন সুন্নাহ সম্মত হয়। যেমন ধরেন এই যে একামত, একামতের শব্দগুলো একবার হবে না দুইবার হবে, দুটোটাই সহি এবং দুইটাই সহি হাদিসে আসছে। এই জন্য মসজিদে নববীতে এবং মদিনা ইউনিভার্সিটিতে সবসময় একামত হয় একবার একবার একবার, মাঝে মাঝে একামত হয় দুইবার। ওখান ওলামায়ে মদিনা বলেন যে যেহেতু দুইবার করে একামত দেওয়ার হাদিসটা সহি, তো ওই হাদিসের উপরে মাঝে মাঝে আমল করতে হবে, না হয় আমার আমল থেকে একটা সহি হাদিস বাদ পড়ে যাবে। এই জন্য ওখানে মদিনা ইউনিভার্সিটির মসজিদে আপনার মাঝে মাঝে দুইবার করে একামত দেওয়া হয়। অর্থাৎ আমরা যে বিষয়টা বলতেছি সেটি হলো, মানে একটা সুন্নত একটা সমাজে প্রতিষ্ঠিত আছে, সেটা যদি কোরআন বা সহিহ হাদিসের মুখালেফ না হয় তা আমি সেখানে যাই আবার বেজাল লাগানোর দরকার নেই, সমাজে ওইটাই চলুক। কিন্তু যদি সেটা একেবারে আমল যোগ্যই না বা আমলের নামে অন্য কিছু চলতেছে যেটা কোনো হাদিসেও নাই কোথাও নাই এমনি সমাজে চলতেছে, সেই সকল শেরেক এবং বেদাত। মূল কথা হলো আমাদের দল হবে তাওহীদ এবং সুন্নাহ, আমাদের সংগ্রাম হবে শেরেক এবং বেদাতের বিরুদ্ধে। এজন্য আগে শেরকের বিরুদ্ধে, শেরেক বাদ দিয়ে আবার ছোট কারো জিনিসের দিকে আসা যাবে না। সমাজে অসংখ্য শেরেক, কবর পূজা, মানুষ কবরে সাজদা করতেছে, হাজার হাজার মানুষ কবরে যায় সাজদা করতেছে, টাকা দিতেছে, দুনিয়ার শেরেকে লিপ্ত যে সমাজ, তো সেই সমাজে শেরেক বাদ দিই আমি ছোট কারো জিনিস নিয়ে ছিল্লাছিল্লি করা ঝগড়া বাঁধানোর দরকার থাকে। ফেতরা টাকা কি, ফেতরা টাকা দিয়ে দেওয়া যাবে কিনা, ফেতরা উত্তম হইলো আপনি খাবার দিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকাও ছিল, সাহাবায়ে কেরামের কাছে টাকাও ছিল, কিন্তু তারা টাকা দিয়ে দেন নাই, তারা খাবার দিয়ে দিছেন। এই জন্য খাবার দিয়ে দেওয়াটাই উত্তম, এটাই সুন্নাহ। তবে কেউ যদি টাকা দিয়ে দেন সেটাও আদায় হবে, টাকা যেহেতু সবসময় দেখা যায় টাকা এই চাউল দিয়ে বা খাবার দিয়ে দেওয়া অসম্ভব হয়ে যায়, এই জন্য আপনি টাকা দিয়ে দিলেও আদায় হবে না এই কথা বলা যাবে না, আদায় হবে। জি, আকিকার ব্যাপারে এক ভাই জানতে চেয়েছেন যে বাচ্চাদের আকিকা যদি সাত দিনে না দিতে পারে তাহলে কিভাবে দিবে। জি, সেটা হলো আকিকার বিষয় হলো সবচেয়ে উত্তম সুন্নাহ হলো ফিলিয়মে সাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সপ্তম দিবসে দেওয়ার জন্য। এন্ড কেউ যদি সপ্তম দিবসে না দিতে পারে তাহলে আরেকটা হাদিসে আসছে চোদ্দতম দিবস, একুশতম দিবস, এর বাইরে আর কোনো হাদিস আসে নাই। বাস আপনি একুশতম দিবসেও দিতে পারেন নাই, এরপরে আবার যে কোনো দিবসে দিতে পারবেন, মানে দিবসের সুন্নাহ আপনার থেকে রহিত হয়ে গেছে, দিবসের সুন্নাহ আর নাই, কিন্তু আকিকার সুন্নাহ আছে। আকিকা সুন্নাহ, এবার আপনি বছরের যে কোনো সময় যে কোনো দিন দিতে পারবেন। জি, আকিকার গোশত বন্টনের সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। আকিকার গোশতটা আপনি নিজেও খাবেন, অন্যদেরকেও খাওয়াবেন, মানে স্বাভাবিক নিয়ম। আর দুই তিন ছেলের আকিকা একদিনে দেওয়া যাবে, তবে এক গরুতে দিবেন না। এক গরুতে দিলে কোনো কোনো ফকিরা জায়েজ বলছেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ীনে কেরাম, তাবে তাবেয়ীনে কেরাম, তারা কখনো এক গরুতে দুই তিন জনের আকিকা দেন নাই, এক পশুতে একজন। কারণ এখানে আমরা আকিকার মধ্যে বলি যে আল্লাহ এই আকিকাটি দামুহা বিদামিহি ও আজমুহা ও বিআজমিহি, যে আল্লাহ এর গোশতের পরিবর্তে গোশত, হাড্ডির পরিবর্তে হাড্ডি, জানের পরিবর্তে জান। তাই আপনার একটা জানের পরিবর্তে আরেকটা জান, সেটা গরু দিলেও একটা জান, ওট দিলেও একটা জান, ছাগল দিলেও একটা জান। এই জন্য আপনি কয়েকজনেরটা এক পশুতে দিবেন না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পশু দিবেন। জি আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন যে মহতারাম, আমি ডাক্তার জাকির নায়েককে পছন্দ করি, কিন্তু তার কিছু মতামত আমার কাছে আপত্তিকর মনে হয়, যেমন তিনি হুর সম্পর্কে বলছেন। আচ্ছা জি, ঠিক আছে। প্রথম কথা হলো যে জাকির নায়েক জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার আপনারা তো চিন্তা করার দরকার কি? আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো এটা চিন্তা করেন, আগে নিজেরটা চিন্তা করে আমাকে, আমি তাকে নিয়ে চিন্তা না করে যে সময়টা তাকে নিয়ে চিন্তা করবো সেই সময়টা আমাকে নিয়ে চিন্তা করি, তাহলে আমার আমলের কিছু তরক্কি হবে, আমি কতটুকু জাহান্নামী এটা আগে চিন্তা করি। আরেকজনকে নিয়ে চিন্তা করার আগে নিজের চিন্তাটা করে নিই, এটা হলো সবচেয়ে উত্তম। আর দ্বিতীয় কথা হলো যে উনি কোনো মাজহাবের ইমামও না, মুস্তাহিদও না, ফকিও না, ওনাকে পৃথিবীর কোনো মানুষ অনুসরণ করেও না, উনি একজন দায়ীন আল্লাহ। তো ওনার ব্যাপারে আমরা মন্তব্য করারে কি না করারে কি? আমরা যেমন একজন সাধারণ মানুষ, উনিও একজন সাধারণ মানুষ, উনিও একজন আল্লাহর গোলাম, উনি একটা দাওয়াতের কাজ করেন কিছু কিছু মাঝে মাঝে, আপনার পছন্দ হলে ভালো লাগলে ওনার কথা শুনবেন, ভালো না লাগলে শুনবেন না। কিন্তু কিছু কিছু জিনিস এমন আছে যে জিনিসগুলো আমাদের জ্ঞান নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক উনাকে দিয়েছেন। যেমন তুলনামূলক ধর্মতত্ত্ব, হিন্দু ধর্ম সম্পর্কে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে, বৌদ্ধ সম্পর্কে, এ সম্পর্কে আমরা কিছুই জানি না তেমন, কিন্তু আলহামদুলিল্লাহ উনি ওই ব্যাপারে খুব দক্ষ, আল্লাহ পাক উনাকে ওই ব্যাপারে বিশাল জ্ঞান দিয়েছেন। উনি ওই ব্যাপারে অমুসলিমদের সাথে যখন দাওয়াত দিবেন, বাহাস করবেন, তর্ক করবেন, আমরা ওনাকে সাপোর্ট করবো, ওনাকে সমর্থন করবো, যে উনি মুসলিম উম্মার একটা শক্তি। কিন্তু ফেকহি ব্যাপারে উনি মুস্তাহিদ না, ফকিহ না, উনি কোনো দাবিও করেন না যে আমি মুস্তাহিদ, আমি ফকি, আমি ফতোয়া দিই, তোমরা আমার ফতোয়া মানো, এই কথা উনি জীবনে বলেন নাই। উনি ওলামায় মদিনাকে অনুসরণ করেন, মদিনার ওলামায় কেরামকে ফলো করেন। উনি কোনো একটা লেকচার দেওয়ার আগে ওই লেকচারটা উনি মদিনায় পাঠাই দেন, মদিনার ওলামায় কেরাম এটাকে ভুল সংশোধন করে, যদি এটা কারেকশান করে দিলে তারপরে উনি ওইটা আলোচনা করেন। এই কথাটা আমাদের অনেক ভাই জানে না, মনে করে যে উনি নিজে লেখে আর নিজে বানায় নিজে লেকচার দেয়। উনি একটা লেকচার দেওয়ার অনেক আগে এটা উনি মদিনায় পাঠান, পৃথিবীর বড় বড় স্কলারদের কাছে পাঠান, ওই স্কলাররা এটাকে অনুমোদন করলে, সংশোধন করলে তারপরে উনি ওই বিষয়ে লেকচার দেন। এই জন্য ওনার যতগুলো লেকচার আমরা শুনি ততগুলো দেখে ওলামায়ে মদিনার সাথে ওনার কোনো দ্বিমত নাই। দ্বিমত হলো মানে আমরা দেখা যায় অনেক সময় দ্বিমত হয় এই কারণে, অনেকে আমরা ওনার লেকচারগুলো শুনি না, না শুনে মন্তব্য করি, মানে আবার অনেকে মাঝখানে খণ্ডিত অংশ শুনি, পুরা শুনি না, মাঝখানের একটা শুনছি, আসা আগেও শুনি নাই, পরেও শুনি নাই, মাঝখান দিয়ে মনে করতেছে ওয়াল্লাহ উনি এটা কী বলছে। উনি ওখানে যুক্তির খাতের অনেক সময় বলে, মেনে নিলাম আপনার এটা ঠিক আছে, বলে যে দেখো মেনে নিছে, এরকম খণ্ডিত অংশ, মানে খণ্ডিত অংশ দিয়ে গোমরা করা যায়। আপনি কোরআনের খণ্ড খণ্ড অংশ নিয়ে আসেন, আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু সলাত, হে ইমানদারগণ সলাতের ধারে কাছেও যাইও না। বাস, আপনি আল কোরআন এত নম্বর আয়াত, এটাকে ভুল আয়াত তো ভুল না, আয়াত ঠিক আছে কিন্তু 100% ঠিক, আল্লাহ মানা করছে খবরদার নামাজের ধারে কাছেও যাইও না, নামাজ তো পড়িও না পড়িও না, নামাজের ধারে কাছেও যাইও না। কেউ যদি কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, একে ভুল দলিল দিবে, দলিল সহি কিন্তু আয়াতের খণ্ডিত অংশের দলিল। এরপরে আরো কথা আছে, আল্লাহ বলছে ওয়ান্তুম সুকারা, কোন সময়? যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় থাকবা তখন খবরদার নামাজের ধারে কাছে যাইও না। হ্যাঁ, নেশাগ্রস্ত অবস্থায় বাদ দিয়ে আমি বললাম যে আল্লাহ বলছে নামাজের ধারে কাছেও যাইবে না, তাহলে তো আপনি কোরআন দিয়ে মানুষের গোমরাও করতে পারেন খণ্ডিত অংশ দিয়ে। এরকম খণ্ডিত অংশ দিয়ে অনেক সময় আমরা দেখা যায় কিছু করি, আবার আরেকজনের শোনা শুনি, আবার একটু আগে বলছি না তাআসব দলবাজি, দেখা গেল আমার দলের একজনে বলছে, বাস এবার আমাকে যাচাই বাছাই করার কি আছে, আমার এত বড় হুজুরে বলছে, দলের নেতা বলছে, উনি কি ভুল বলছে নাকি, বাস উনি বলছে আমিও বলতে আছি, যাই হোক, ওনার ব্যাপারে আমাদের চিন্তা গবেষণা করার দরকার নাই, আমরা নিজের ব্যাপারে চিন্তা গবেষণা করি আর আমরা অনুসরণ করব কোরআন সুন্নাহ, আমরা অনুসরণ করব ওলামায়ে কেরাম, আমরা তো ওনাকে অনুসরণ করব না। এবং উনিও বলে নাই যে আমাকে দুনিয়ার কেউ অনুসরণ করো। কটা বাজে? আলহামদুলিল্লাহ আমরা প্রশ্ন সংক্ষিপ্ত করি, কারণ সারা রাত প্রশ্ন চললেও তো শেষ হবে না, প্রশ্নের কোনো শেষ নাই। তা আলহামদুলিল্লাহ আপনারা ওই যে তাফসিরুল কোরআন .com শুনবেন, ওখানে আমরা অসংখ্য বিষয় এই প্রশ্নগুলো সব ওখানে আলোচনা আছে। তো পোশাকের হুকুম কি ইসলামে? আলহামদুলিল্লাহ পোশাকের হুকুম হলো কোরআন সুন্নাহ পোশাকের ব্যাপারে কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। এই নীতিমালাগুলোর আওতায় পড়লে ওইটা ইসলামী পোশাক। মানে ইসলাম ঠিক করে নাই যে এই রঙের পোশাক হইতে হবে, এই ডিজাইনের হইতে হবে, এরকম হইতে হবে। ইসলাম ঠিক করছে তোমার পোশাকটা টাকলুর নিচে যেতে পারবে না, তোমার পোশাকটা টাকপিট হওয়া যাবে না, তোমার পোশাকটা মুশরিকের ধর্মীয় পোশাকের সাথে মিলতে পারবে না, এইরকম কিছু ক্রাইটেরিয়া ইসলাম ঠিক করে দিছে। বাস ওই ক্রাইটেরিয়া মুক্ত, মানে ওইগুলার সাথে আপনার পোশাকের সাদৃশ্য নাই, মনে করবেন আপনি জায়েজ পোশাকের উপরে আসেন। এখন কথা হলো উত্তম পোশাক যখন খুঁজবেন, আপনি এই উম্মতের উত্তম মানুষ কারা বলেন তো দেখি? আমাদের মধ্যে পৃথিবীর সকল মুসলমানের মধ্যে উত্তম কারা? সবচেয়ে উত্তম নবী রাসূলেরা। আপনি খুঁজবেন নবী রাসূলেরা কেমন পোশাক পরতেন, তারপরে খুঁজবেন আপনার সাহাবায়ে কেরাম কেমন পোশাক পরতেন, তারপরে খুঁজবেন আপনার যুগে যুগে ওলামায়ে কেরাম যারা সলেহীন, সলেহীনদের পোশাকটা কিরকম। বাস আমরা সলেহীনদের পোশাকটা অনুসরণ করব। কিন্তু আপনি শার্ট প্যান্ট পরছেন ওইটা না জায়েজ না, ওইটা অমুসলিমের পোশাক না, আপনি জায়েজ পোশাক পরছেন যদি সেটা টাইট ফিট না হয়, সতর প্রকাশ না পায়, টাকলুর নিচে না যায়, মুশরিকদের ধর্মীয় পোশাক না হয়, বাস এটা জায়েজ পোশাক। কিন্তু আপনি অনুসরণ করবেন সব সময় সালেহীনদের, নেককার মানুষদের, দিনদার মানুষদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজারবাইজান বিজয়ের পরে আজারবাইজানের মুসলমানদের কাছে একটা চিঠি পাঠাইছিলেন, ওই চিঠির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়া আলাইকুম বিলিবাসে আবিকুম ইসমাঈল আলাইহিস সালাম, তো খবরদার তোমরা একটা মুশরিকদের দেশ বিজয় করছো, এই মুশরিকদের দেশে তোমাদের পোশাক আশাক কৃষ্টি কালচার যেন ওই মুশরিকদের সাথে মিশে না যায়। তোমরা পোশাকের ক্ষেত্রে তোমাদের পিতা ইসমাঈল আলাইহিস সালামের পোশাককে অনুসরণ করবা, তোমরা ওই ওই আজারবাইজানের অগ্নিপূজারীদের পোশাকের অনুসরণ করিও না। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে সতর্ক করছেন। তাহলে আমাদের পোশাক আমরা অনুসরণ করবো ওলামায়ে কেরামদের, সালেহীনদের। আচ্ছা নামাজে পায়ের উপর পা রাখতে পারবে, এটা পায়ের উপর পা রাখতে পারবে মানে বুঝলাম না। জি না ওইটা জানতে চাই নাই। আচ্ছা যাই হোক, নামাজে পায়ের উপরে পা রাখতে পারবে কিনা এটা জানতে চাইছে। তো সেটা হলো প্রথম কথা হলো পায়ের উপরে পা রাখবে কেন, একজনের পায়ের উপরে আপনার পা যাবে কেন, আরেকজনের পায়ের উপরে যাওয়া তো এটা ঠিক না। আপনাকে হাদিসে আরেকজনের পায়ের উপরে পা দিতে বলা হয় নাই, পা মিলাইতে বলা হয়েছে, এলজাকুল কদম বিল কদম। সহিহ আল বুখারীর মধ্যে একটা অধ্যায় আছে এলজাকুল কদম বেকদমে সাহেবি, মানে এক জামাতে যে দুজন দাঁড়াবে একজনের পায়ের সাথে আরেকজনের পা মিলানো, আপনি মিলাবেন, মিলিত করবেন, লাগাবেন, কিন্তু আরেকজনের পায়ের উপরে তুলে দিবেন এটা তো হাদিসে বলা হয় না, এটা তোলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আর আমিনের আওয়াজ কতটুকু হবে, আমিন কিন্তু হাদিসের জোরে বলতে বলা হয় নাই, যে একতলাপটা আমিন নিয়ে এটা হলো সশব্দে আর নিঃশব্দে। কোনো কোনো আইম্মায়ে কেরাম বলছেন যে সশব্দে বলাটা উত্তম, কোনো কোনো আইম্মায়ে কেরাম বলছেন যে নিঃশব্দে বলাটা উত্তম। তাহলে সশব্দে মানে একেবারে মসজিদ ফাটাই ফেললেন এটা সশব্দে না, সশব্দে মানে আপনি আমিন বলতেছেন একটু হালকা আওয়াজ হবে, এটাতে কিন্তু কোনো ইমাম আপত্তি করে নাই। এটা সমস্যা হয়েছে কি জানেন, আমি আপনাদেরকে বাস্তব কথা বলি, প্র্যাকটিক্যাল ময়দানের কথা বলি। ময়দানের কথা হলো কি, যে যখন মসজিদে দেখা যায় দুই একজন মুসল্লি একটু আমিন সশব্দে বলে, তা আমরা ইমাম সাহেবেরা যাই খেপি, খুব খেপা খেপি, তো খেপার কারণে ওদেরও আবার রাগ বেড়ে যায়। যখন আপনি একজনকে খেপবেন আপনি কিছু খারাপ বলবেন, এটা দাওয়াতে মানহাজ না। দাওয়াতে মানহাজ হলো মসজিদের মধ্যে এক লোক এসে দাঁড়া দাঁড়া প্রস্রাব করে দিছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন, আল্লাহ রাসূল দেখতেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম দৌড় দিছেন এই লোকের মসজিদ থেকে দৌড়ানোর জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার দাও হোক, তারা প্রস্রাব করতে দাও, তারা ছেড়ে দাও, ভালো করে প্রস্রাব করে নি, ভালো করে মসজিদে প্রস্রাব করছে। তারপরে এই লোক এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এখানে এইভাবে প্রস্রাব করা যায় না। এটা বলার পরে এই লোক ইসলাম গ্রহণ করছে। তাহলে আপনি যদি ওই লোকের নবী ধমক দিতেন, মসজিদ থেকে বের করে দিতেন, বলতে যে বিয়াদব এখানে প্রস্রাব করছে কেন মসজিদের মধ্যে, তাহলে কি এই লোক ইসলাম গ্রহণ করতো? এটা দাওয়াতের নীতি না। ফেরাউনের কাছে মুসা আর হারুনকে আল্লাহ পাঠাইছে, পাঠানোর সময় আল্লাহ বলতেছে শুনো ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনের সাথে কথা বলার সময় দাওয়াত দেওয়ার সময় নরম সুরে সুন্দর ভাবে কথা বলো, গরম হয় উত্তেজিত হয়ে কথা বলো না। আমাদের সমস্যা হয়েছে আমরা মুসল্লি কি গরম, মুসল্লি যদি 30 ডিগ্রি গরম হয় ইমাম সাহেব 50 ডিগ্রি গরম, ইমাম সাহেব 50 ডিগ্রি হইলে মুসল্লি 70 ডিগ্রি গরম, এই গরমে গরমে অবস্থা খুব খারাপ। মানে গরমে গরমে সমাজের পরিবেশটা গরম বানাই ফেলছি, এখানে গরম হওয়ার কিছুই নেই, অনর্থক সমাজে গরম তৈরি হয়েছে, গরম তৈরি হয়েছে দুই পক্ষেই গরম গরম, মানে দেখা গেছে এই দিকেরও কিছু ভাই গরম, ওই দিকেরও কিছু গরম, মাথা গরম, মাথা ঠান্ডা হলে এই সমস্যা কোথাও হইতো না। তো দেখা গেছে ইমাম সাহেব যদি সুন্দর করে ওই ভাইদেরকে বলতেন তাহলে কিন্তু এরকম হতো না। তো দেখা গেছে ইমাম সাহেব যখন গরম হয়ে বলছে তার মধ্যে একটা যুবক মানুষ তার মধ্যে রাগ লাগছে না, এখন সে আমিন বলার সময় রাগে জোরে বলে, আসলে কিন্তু জোরে বলার কথা না, কথাটা বুঝতে পারছেন? আমিন সশব্দে বলবে, মানে একটা হলো সশব্দে আর একটা হলো নিঃশব্দে, সশব্দে বললে একটু আওয়াজ হবে, হালকা আওয়াজ হবে, ব্যাস এটা আল্লাহর জিকির। তারাবি কয় রাকাত, মসজিদে নববীতে কয় রাকাত পড়ে, এটা হলো আরেক বেহুদা বিতর্ক, এটার উপরে আমাদের আলোচনা আছে। তারাবি কয় রাকাত, এটা পৃথিবীর কোথাও এই প্রশ্ন হয় না, এই প্রশ্ন শুধু বাংলাদেশে হয়, বাংলাদেশে হওয়ার কারণ হলো আমরা বেশি বুঝি, সব জায়গা থেকে 1 ডিগ্রি বেশি বুঝি বাঙালি, এই জন্য বাংলাদেশে এই প্রশ্ন আসে যে তারাবি কয় রাকাত। তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত পড়ছেন সরাসরি একেবারে স্পষ্ট কোনো সহি হাদিস আসে নাই, প্রথম কথা হলো এটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন নামাজ ছিল 11 রাকাত, এটাকে দিয়ে আমরা কেউ যারা 8 রাকাত বলতেছি তারা এটাকে দিয়ে দলিল পেশ করতেছি, 8 রাকাত বিতির 3 রাকাত, 8 রাকাত তারাবি 3 রাকাত বিতির। আবার মুসান্নাফে আবি সাহেবের হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন সালাত তারাবি ছিল 20 রাকাত, সেই হাদিস দঈফ, সেটা দিয়ে আমরা 20 রাকাত বলতেছি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন মসজিদে আদায় করছেন, যে 3 দিন মসজিদে আদায় করছেন ওই দিন কয় রাকাত আদায় করছেন এটা কিন্তু কোনো হাদিসে আসে নাই। 3 দিন যে সাহাবীদেরকে নিয়ে মসজিদে আদায় করছেন, কয় রাকাত আদায় করছেন এটা হাদিসে নাই। আমি অনেক খোঁজা করছি এবং অনেক ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দিন মসজিদে পড়লেন এই 3 দিন কয় রাকাত পড়ছেন, এই 3 দিন কয় রাকাত পড়ছেন এটা আসে নাই, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পড়ছেন এটা আসছে। পরবর্তীতে তারাবির ব্যাপারে যে হাদিসগুলো আসছে এই হাদিসগুলোতে 8 রাকাত আসছে, 10 রাকাত আসছে, 12 রাকাত আসছে, 20 রাকাত আসছে, 22 রাকাত আসছে, 36 রাকাত আসছে, 38 রাকাত আসছে, 40 রাকাত আসছে। আপনি 20 আর 8 নিয়ে তর্ক করবেন কেন? তর্ক করবেন 20 আর 40 নিয়ে, 40 রাকাতের হাদিস কই যাবে? 8 আর 20 এর মধ্যে সীমাবদ্ধ কেন? তারাবি তো 40 রাকাত, এই ব্যাপারে দলিল আছে, 37 রাকাত এই ব্যাপারে সুস্পষ্ট সহি দলিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে ইমাম ছিলেন, উনি 37 রাকাত তারাবির ইমামতি করতেন, ওনার পিছনে বড় বড় তাবেইনেরা নামাজ পড়ত। তা আমরা যদি 8 আর 20 নিয়ে বিতর্ক হয় তা 8 ও বাদ 20 ও বাদ 37 রাকাত পড়ি চলেন, বেশিরটা পড়ি, বেশিরটা খবর নাই 8 আর 20 নিয়ে বিতর্ক। আর একটা কথা হলো মানে আসলে তারাবি তো ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না, তো এই জন্য ইসলাম এখানে একেবারে সুনির্দিষ্ট ইয়া করা নাই যে এটা 8 রাকাত পড়তে হবে, এটা নফল নামাজ সুন্নত নামাজ। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 8 রাকাত পড়তেন হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওই হাদিসের মধ্যে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 8 রাকাতের এক এক রকাত কত লম্বা ছিল কত সুন্দর ছিল আমাকে এই ব্যাপারে প্রশ্ন করিও না। আপনি 8 রাকাত পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 রাকাতের কত পড়েন, 8 রাকাতের এশার পরে শুরু হয়েছে ফজরের সময় শেষ হয়েছে, 8 রাকাতে এশার পরে শুরু ফজরের শেষ, 8 রাকাতে চলে গেছে রাত, ওইটা ওই ধরনের 8 রাকাত। পরবর্তীতে এসে তখন সাহাবায়ে কেরামের যুগে দেখা গেল যে এইরকম রাকাত লম্বা লম্বা রাকাত এটা তো কঠিন হয়ে যায়, আর এতক্ষণ দাঁড়ায় থাকাও তো অসম্ভব, হাদিসে আসছে সাহাবায়ে কেরাম লাঠি নিয়ে আসতেন, লাঠি বর করে দাঁড়াইতেন। পরবর্তীতে অনেকে বললেন যে ঠিক আছে আমরা কেরাত ছোট করি রাকাত বাড়াই দিই, তাহলে কিছুক্ষণ পরপর রুকু করলে সাজদা করলে একটু সুবিধা হবে, শরীরে আরাম লাগবে, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকাচ্ছে। তখন মক্কার যারা তাবেইনে কেরাম ছিলেন তারা 8 রাকাতকে 20 রাকাতে নিয়ে গেছেন, তারপরে 20 রাকাতে নিয়ে মক্কাতে 20 রাকাত আদায় করতেন, কিন্তু 20 রাকাতে প্রতি 4 রাকাত পর পর একবার তাওয়াফ করতেন, তাহলে 20 রাকাতে সালাত হতো 20 রাকাত, তাওয়াফ হয়তো কয়টা, চারটা। তো মদিনার তাবেয়িনে কেরাম চিন্তা করলেন, হায় রে আমরা তো সর্বনাশ। দেখেন তাবেয়িনে কেরামের মধ্যে আমলের প্রতিযোগিতা হইতো, কার থেকে কে বেশি আমল করতে পারে। মদিনার তাবেয়িনে কেরাম বললেন, মক্কারেরা বিশ রাকাত পড়ে আবার চারটা তাওয়াফ করে, তা আমরা বিশ রাকাত পড়লাম ঠিক আছে, কিন্তু তাওয়াফ পামো কই? মদিনাতে তো আর তাওয়াফ নাই। বাস মদিনার তাবেয়িনে কেরাম বললেন, আমরা কোনোভাবে পিছায় থাকবো না, তারা বিশ রাকাত পড়ে আমরা বিশ রাকাত পড়বো, তারা চারটা তাওয়াফ করে, ওই চারটা তাওয়াফের পরিবর্তে আমরা চারটা ষোলো রাকাত বেশি পড়বো, প্রতি তাওয়াফের জন্য চার রাকাত। এই জন্য মদিনার তাবেয়িনে কেরাম ৩৬ রাকাত পড়তেন আর মক্কার তাবেয়িনে কেরাম বিশ রাকাত পড়তেন। এই মক্কা মদিনাতে বিশ রাকাত, ৩৬ রাকাত, ৮ রাকাত যুগে যুগে চলতে আছে, কখনো এটা নিয়ে ঝগড়া হয় নাই, বিতর্ক হয় নাই, কিছু হয়নি। এখনো সৌদি আরবে মক্কা মদিনাতে বিশ রাকাত আছে। সৌদি আরবের ওলামায়ে কেরাম বিশ রাকাত পড়াকে নাজায়েজ মনে করে না। সৌদি আরবের ওলামায়ে কেরাম বলছেন, বিশ রাকাত পড়লে অসুবিধা কি, বিশ রাকাত পড়ুক, ৪০ রাকাত পড়ুক, ৩৬ রাকাত পড়ুক, যে যা পারে তাই পড়বে। ওখানকার ইমামেরা একজন আসে আসে ১০ রাকাত পড়ায় চলে যায়, আরেকজন আসে ১০ রাকাত পড়ায়, কেউ ৪ রাকাত পড়ে চলে যাচ্ছে, কেউ ৮ রাকাত পড়ে চলে যাচ্ছে, কেউ কারোর বলতেছে না এই নিয়ে তুমি বিশ রাকাত পড়ো নাই কেন, তুমি তো লামাজাবি হয়ে গেছো, এই কথাও বলে নাই। একজন আরেকজনের খারাপ বলে নাই, যার মনে যা চাইতেছে পড়তেছে, এটাই ইসলাম। এবং ওখানকার ওলামায়ে কেরামকে আজ পর্যন্ত কেউ প্রশ্ন করে না সৌদি আরবে যে তারা বি ৮ রাকাত না ২০ রাকাত। বাংলাদেশের সব জায়গায় খালি প্রশ্ন হবে ৮ রাকাত ২০ রাকাত, ৮ রাকাত ২০ রাকাত কেন, আপনি ৪০ রাকাত পড়েন, বেশিটা পড়েন। জি আমরা এই কয়টা দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। আমার প্রশ্ন উত্তরগুলো একটু লম্বা হয় বুঝছেন, একটু আমি ওই যে সংক্ষেপে এক কথায় বলে দিতে পারি না, কারণ এক কথায় বলে দিলে ওই লাত আকরাবু সলার মতো হয়ে যায়, আগেরটা পরেরটা না বললে মাঝখান দিয়ে শুনলে অনেকের মধ্যে এটা আবার খটকা সৃষ্টি হয়, এই জন্য একটা উত্তর দিতে আমার একটু সময় লাগে। জামাতে ফরজ নামাজ আদায়ে শেষ মুহূর্তে আমলে শেষ মুহূর্তে আসলে বা জামাতে নামাজ পড়ার নিয়ম, এটার প্রশ্নটা ক্লিয়ার হয় না। যেটা বুঝতে পারছি সেটা হলো, মানে যদি মাসবুক হয় মানে দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে বা চতুর্থ রাকাতে সামিল হয়, তো পরবর্তী নামাজগুলো কোন নিয়মে পড়বে, এই ব্যাপারে দুইটি নিয়ম আছে এবং দোনোটাই সহি নিয়ম। একটা নিয়ম অনেকের কাছে আবার এটাও প্রশ্ন যে দুইটা সহি হয় কেমনে, এরকম কিছু গোড়াম গোড়াও আছে, দুইটা সহি হয় কেমনে, সহি দুইটা না পাঁচটাও সহি হইতে পারে। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে এক জায়গায় পাঠাইছেন, পাঠানোর সময় বলছেন যে শোনো ওই জায়গায় গিয়ে মাগরিব আসরের নামাজ পড়বা, এখন রাস্তায় আসরের নামাজের টাইম চলে যাচ্ছে। এখন সাহাবায়ে কেরাম একদল কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওই জায়গায় গিয়ে নামাজ পড়তে হবে, সুতরাং এশারত হইলে ওই জায়গায় যায় আসর পড়বো, এর আগে পড়া যাবে না, আমার রাসুলের নির্দেশ। আরেকদল কয়, শোনো রাসুলের কথা তুমি বুঝছো কি, নবী সাল্লাম বুঝাইতে চাইছেন আমরা যাতে আসরের ওয়াক্ত থাকতে ওখানে চলে যাই, এত দ্রুত গতিতে যায় রাস্তা যাতে বসে না থাকে, তো কোনো কারণে আমরা যাইতে পারলাম না, তাই বলে কি আসরের নামাজ পড়া যাবে না, আসরের নামাজ পড়ে ফেলবো। একদল পড়ছে আরেকদল পড়েন, একদল রাস্তায় পড়ছে আরেকদল ওখানে যাই পড়ছে, পরবর্তীতে মদিনা এসে এরা নবী সাল্লামের কাছে বিচার দিছে যে কোনটা সহি। নবী সাল্লাম বলছেন দুইটাই সহি, কারণ দোনোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ইস্তেহাত করে তারা ঠিক করছে যে একদল রাস্তায় পড়ছে আরেকদল ওখানে পড়ছে, তাহলে সহি দুটা হইতে পারে, পাঁচটাও হইতে পারে। তাই আমরা যে কথা বলতেছিলাম সেটা হলো দুইটাই সহি, একটা হলো আমি যে রাকাতে সামিল হব ওই রাকাতকে প্রথম রাকাত ধরব, দ্বিতীয় রাকাতে সামিল হইলো ওইটা ইমামের দ্বিতীয় রাকাত কিন্তু আমার প্রথম রাকাত, তৃতীয় রাকাতে সামিল হইলো আমার সেটা প্রথম রাকাত, চতুর্থ রাকাতে সামিল হইলো সেটা আমার প্রথম রাকাত, প্রথম রাকাত ধরলে এরপরে আবার আপনি দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত চতুর্থ রাকাত ওগুলো বাকিগুলো আপনি ওইভাবে আদায় করবেন, এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো চতুর্থ রাকাতে এসছি এটা চতুর্থ রাকাত, বাস এবার বাকি রয়েছে যে তিন রাকাত ওইটা ইমাম সালাম ফেরাবার পরে আমি প্রথম রাকাত থেকে শুরু করবো, আমি প্রথম রাকাত পড়বো দ্বিতীয় রাকাত পড়বো তৃতীয় রাকাত পড়বো। তবে ওলামায়ে মদিনা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, ওনারা বলছেন যে ওই দ্বিতীয় মতটাই আফদাল, দ্বিতীয় মত মানে ওই যেই রাকাতে আসমো সেটা প্রথম রাকাত, এটা ধরে নেওয়াটা এটা আফদাল, এটা উত্তম বলছেন, কিন্তু ওইটাও সহি। সেটা হলো এই ব্যাপারেও আমাদের তাফসীরুল কোরআন .com এ একটা প্রশ্ন উত্তর আছে এবং হানাফি মাযহাবের একটা প্রসিদ্ধ বই আছে আল ফেকুল হানাফি, একটা সুন্দর বই আছে, ওই বই থেকে দেখবেন আমি ওই বইয়ের পৃষ্ঠা এবং বই থেকে পড়ে পড়ে শুনেছি, বইটা ওখানে ওয়েবসাইটে আছে, বইয়ের পৃষ্ঠা নম্বর সহ, ওইটা হানাফি মাজহাবের দলিল ভিত্তিক কিতাব। একেবারে হানাফি মাজহাবের প্রত্যেকটা আমল মানে কোন দলিলের ভিত্তিতে করা হয় ওই হাদিস এবং সব দলিল আছে। তো ওখানেই ওই কিতাবেই বলা আছে যে দ্বিতীয় জামাত প্রথম মসজিদে প্রথম জামাত হয়ে যাওয়ার পরে দ্বিতীয় জামাত করা যাবে, তবে শর্ত হলো প্রথম জামাতের আহমিয়াত যেন নষ্ট না হয় এবং ইমাম যে জায়গায় দাঁড়াবে প্রথম ইমাম দ্বিতীয় ইমাম যেন স্থান পরিবর্তন করে। একামত দেওয়া যাবে, একামত দিলে অসুবিধা নাই, কিন্তু প্রথম জামাত যে এহতেমাম অর্থাৎ প্রথম জামাত যেরকম গুরুত্ব নিয়ে হয়, যদি ধরেন কন্টিনিউ এখানে জামাত হইতে থাকে তো কেউ কেউ মনে করতে পারে যে আরে প্রথম জামাত না পাইলে কি হব, আরো তো জামাত আছে, এই কথা মনে করি আস্তে আস্তে গাফলতি করে করে আসবে। এইরকম যদি নষ্ট হয়ে যায় কন্টিনিউ এরকম হয়ে যায় তাই সেটা জায়েজ না, আহমিয়াত নষ্ট হবে না, প্রথম জামাত ঠিক থাকবে, কিন্তু সর্বাত্মক প্রচেষ্টার পরেও কোনো কারণে একজন ভাই জামাত পায় না তাহলে কি সে একা একা পড়বে? সে একা একা পড়বে না, সে একা একা না পড়ে বরং সে দ্বিতীয়বার আবার জামাত করবে, এটা হানাফি মাজহাবে জায়েজ। আর অন্যদের মতো তো এটা জায়েজ, এই কোনো একটা লাভ নাই। মেয়েদের এবং পুরুষের নামাজের পার্থক্য, মেয়েদের এবং পুরুষের শারীরিক পার্থক্যের কারণে তাদের কিছু মাসালাগত পার্থক্য আছে, যেমন পুরুষের হেজাব নারীর হেজাব দুইটা তো এক না, পুরুষের সতর হলো এখান থেকে নাভির নিচ পর্যন্ত, মহিলাদের তো এটাই পর্যন্ত না, মহিলাদের হেজাব বেশি হবে। কিন্তু নামাজের যে পদ্ধতিগুলো যেমন রুকু করা, সাজদা করা, বৈঠক করা, এইগুলো নারী পুরুষের পার্থক্যের ব্যাপারে সরাসরি কোনো হাদিস আসে নাই, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে একটা হাদিস আসছে, নবী সাল্লাম নারীদেরকে শালীনভাবে রুকু সাজদা বৈঠক এগুলো করতে বলছেন। এটা তো অবশ্যই করতে হবে, কারণ নারী তো পুরুষের মতো একবার খোলামেলা করবে না, নারী সবসময় নারীর শালীনতা, নারীর জিনাত, নারীর আভিজাত্য নারী বজায় রাখবে, কিন্তু বজায় রাখার অর্থ এই নয় আবার আলাদা সিস্টেম বানাই নিবে, আলাদা সিস্টেম বানাবে না, কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লুক আমার আয়তুমনি মুসাল্লি, আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখো সবাইকে, সবাই মানে এখানে নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত। নবী সাল্লাম কোনো হাদিসে বলেন না যে ফাতেমার মতো সলাত আদায় করো, আয়েশার মতো সলাত আদায় করো, কোনো নারীকে দেখা দেন নাই, বলছে তো আমার মতো করো। তো সলাতের পদ্ধতিগুলো হবে নবী সাল্লামের মতো, কিন্তু নারী তার সলাতের ক্ষেত্রে সবসময় শালীনতা বজায় রাখবে, তার জিনাত যাতে প্রকাশ না পায় সেদিকে খেয়াল রাখবে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে কি বলছেন, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে কিনা, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে কিনা এই ব্যাপারে একতলাপ আছে, কোন কোন আলেম মানে কোরআনের আয়াত ছাড়া দেওয়া যাবে না এই ব্যাপারে সবাই একমত, সবার মত হলো এটা শেরেক, এটা দেওয়া যাবে না, কিন্তু শুধু কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা এই ব্যাপারে কোন কোন আলেম বলছেন যে কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে। আর অধিকাংশ জমহুর ওলামায়ে কেরামের মত হলো কোরআনে কারিমের আয়াত দিয়েও তাবিজ দেওয়া যাবে না, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের মুতাকাদ্দিমিন সকল উলামায়ে কেরামের মত হলো কোরআনের আয়াত দিয়েও দেওয়া যাবে না। কারণ হলো এটা দলিল কি কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে না, প্রথম দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কোনো সাহাবিকে কোরআনে কেরামের আয়াত লিখে দেন নাই। অনেক সাহাবি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে যে ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমি অসুস্থ, আমার জ্বর, আমার এই বিপদ, আমার এই বিপদ, কিন্তু নবী সাল্লাল্লাহু একটা আয়াত লিখে দিতে পারতেন যে যাও তুমি এটা হাতে লাগায় রাখো, এটা গলায় লাগায় রাখো, কিন্তু দেন নাই। তারপরে দ্বিতীয় কথা হলো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সুতরাং এটা প্রথম দলিল যে কোরআন এই কাজের জন্য নাজিল হয় নাই। কোরআনে যেখানে বলা হয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআন মুমিনদের জন্য শিফা, এই শেফা মানে শেফা উল্লিমা ফি সুদুর, সকল তাফসিরে দেখেন এটা অন্তরের রোগ, কালবের যে একটা রোগের কথা শুনেছি আপনাদেরকে যাইর, আরো অনেকগুলো রোগ আছে, শাক্কের রোগ, সন্দেহের রোগ, নেপাকের রোগ, অসংখ্য রোগ আছে, ওই রোগগুলো কোরআন শেফা করে দেয়, ওই ওটা দ্বারা বোঝা নাই যে কোরআনের তাবিজ দেওয়া যায়, কোরআনের রুকিয়া যায়জ, কোরআনের দিয়ে জার ফুক করা যায়জ, ফু দেওয়া যাবে, এগুলোর ব্যাপারে কোনো একতলাপ নেই। দ্বিতীয় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলায় সে শিরক করলো। তো এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে আলাদা করেন নাই, বলেন নাই যে মান তাআল্লাকা তামিমাতান বেগাইরিল কোরআন, যে কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ঝুলায় সে শিরক করলো, এই কথা বলেন নাই। এখানে কোরআন গাইরে কোরআন দুটাকে শিরক বলছেন এই সকল দলিলের ভিত্তিতে। আরেকটা হলো গাইরে কোরআন দিয়ে জায়েজ বানাইলে ওই রাস্তা ধরে গাইরে কোরআনও চালু হবে। এই সকল দলিলের ভিত্তিতে জমহুর ওলামায়ে কেরাম বলছেন যে কোরআনে কারিম দেওয়া দিয়েও দেওয়া যাবে না। তো যে জিনিসের ব্যাপারে এত ওলামায়ে কেরাম যেটাকে বলতেছেন যে দেওয়া যাবে না, সেটা আমরা জোর করে দেওয়ার দরকারটা কি, যদি কেউ কেউ দুই একজন জায়েজ বলেন তারপরে দেওয়ার দরকার কি? দেওয়ার দরকার হইলো, শুনেন, এইটার দেওয়ার দরকার হইলো, এটার পিছনে ব্যবসাটা বড়। আপনার তাবিজের ব্যবসা যত বড়, আপনার ইমামতি মুয়াজ্জিনি চাকরি বাকরি তাবিজের ব্যবসার সাথে পারবে না। একজন যিনি তাবিজ দেন, উনি তাবিজ দিয়ে এক মাসে যা ইনকাম করতে পারেন, কোনো চাকরি করিয়া তো ইনকাম করা যায় না। এই ইনকামের কারণে এটা ঠিকই আছে। আর এই মাসালা আসে যে কোরআন দিয়ে দেওয়া জায়েজ হবে কি হবে না, নাও এই মাসালাও আসতো না যদি এটার পিছনে ওই রকম টাকা না থাকতো। তো এই মাসালাও কারো কাছে জানতে চাওয়া হতো না যে তাবিজ দেওয়া জায়েজ কি না জায়েজ। এটার পিছনে তো টাকা মূল বিষয় হলো, এটা টাকা আছে, এই জন্য এটার যে কোনো উপায়ে জায়েজ বানানোর চেষ্টা করতে হবে। আচ্ছা, পীর দ্বারার প্রয়োজনীয়তা কতটুকু, পীরের ওজিফা পালন করা যাবে কিনা? জি, আসলে এই প্রশ্নটা যে প্রশ্নটা করছেন ফিরের ব্যাপারে, এটা অনেক বিশাল প্রশ্ন, এটা বুঝাইতে হলে আমার 3-4 ঘন্টার আলোচনা লাগবে। তো সংক্ষিপ্ত কথা হলো, মানে কোনো কোনো ভাই আছে, দুই দিকে চরম পন্থা আছে, কোনো কোনো ভাই আমরা দেখা যায় না, আমরা তো শেষ করে দিচ্ছি যে এটা দিয়ে, কোনো কোনো ভাই আছে এরকম সমাজে যে ফির শব্দটা নাম শুনলেই অ্যালার্জি, বাস লাফ মারি উঠে যে আবার ফির ফির ইসলামে নাই, বাস ডাইরেক্ট বলে দিচ্ছে, এরকম এক শ্রেণী আছে। আবার আরেক শ্রেণী আছে যে বেশি বাড়াবাড়ি, যে ফির ছাড়া ফির না ধরলে নাজাত নাই, ফির ধরা বরস, ফির ধরতে হবে, দুটোই বাড়াবাড়ি। ফির মানে যারা পূর্বেকার যুগের, আমাদের এই দেশে ইসলাম তো নিয়ে আসছে না ফিরেরা, এই দেশে ইসলাম আসছে কিভাবে? ইসলামকে মক্কা মদিনার আলেমেরা নিয়ে আসছে। ইসলাম এই দেশে যারা নিয়ে আসছেন তাদেরকে এই দেশের লোকেরা সম্মান করে ফির শব্দটা বলছে। ফির মানে তাদের কোনো কারামতি বুজুর্গি বা তাদেরকে ধরতে হবে, তাদের থেকে সবক নিতে হবে, তাদেরকে এগুলো বোঝায় নাই। ফির মানে ওস্তাদ, ফির মানে শায়খ, ফির মানে একজন আলেম। আপনার পৃথিবীর এক এক দেশে আলেমদেরকে এক এক ভাষায় বলে, আরবে শায়খ বলে, আমাদের দেশে বিভিন্ন শব্দ বলে, ভারতে বিভিন্ন শব্দ আছে, আফগানিস্তানে বিভিন্ন শব্দ আছে, ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিভিন্ন শব্দ আছে। ওই শব্দ কোনো সমস্যা না, সমস্যা হলো যদি একজন আলেম, তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক আলেম হন, তিনি মানুষকে কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দেন, তার মধ্যে কোনো শেরেক নাই, কোনো বেদাত নাই, তিনি সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, তো তার নাম শায়খ হইলেই কি, ফির হইলেই কি, উনি সহি। আবার একজন শেরেক করে, বেদাত করে, তারে আপনি যত নামে দেন, তাহের নামের কি আসা যায়? মানে নাম মূল বিষয় না, ফির না শায়খ এটা মূল বিষয় না। মূল বিষয় হলো যে প্রত্যেক ওলামায়ে কেরামদেরকে আমাদের সম্মান করতে হবে। ওলামায়ে কেরামকে সম্মান করা এটা ঈমানের অংশ, এটা মিন শাআইরিল্লাহ, ওয়া মা ইউআযযিম শাআইরাল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরাল্লাহকে সম্মান করতে হবে, সকল ওলামায়ে কেরামদেরকে, সবার অবদান আছে, সবার অবদানে আজকে আমরা এই দেশে দিন পাইছি, দিন পালন করতেছি, দিন আছে। হয়তো খুঁটি নাটি কারোর মধ্যে একটা বেদাত, কারোর মধ্যে দুইটা বেদাত, কিছু সমস্যা থাকতে পারে। আরেকটা হলো ফির মানে আমাকে জান্নাতে নিয়ে যাবে বা আমাকে একবারে নাজাত দিয়ে দিবে, আমাকে কিছু করবে, এই জাতীয় বিশ্বাস পোষণ করলে সেটা তখন খারাপ জিনিস। কিন্তু যদি এমন হয় একজন বড় আলেম, তিনি আমাদেরকে কোরআন শিখাবেন, সুন্নাহ শিখান, দিন শিখান, দিন তো আলেমদের থেকে শিখতে হবে, আলেম বাদে কি আপনি নিজে নিজের দিন শিখতে পারবেন? নিজে নিজের দিন শিখলে তো আল্লাহ কোরআন দিয়ে দিতেন, বলতে তো এটা পড়ো আর আমল করো। নবী রাসূল দরকার ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল দিয়েছেন, নবী রাসূল দিয়ে খালি নবী রাসূল না, নবী রাসূলের সাথে একদল ছাত্রও বানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বানিয়ে দিয়েছেন, এদেরকে দেখে দেখে আমল করো। ঈমানটা কিন্তু রাসূলের মতো ঈমান আনতে বলা নাই, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছে, এদের দেখে দেখে আমল করতে বলছে। তাহলে ওলামায়ে কেরাম ছাড়া আপনি ইসলাম পালন করবেন কিভাবে? ওলামায়ে কেরাম লাগবে, কিন্তু সেই ওলামায়ে কেরামকে পীর বললে অসুবিধা কি? যদি তিনি বেদাতি না হন, কোরআন সুন্নাহ তাওহীদি হন, সুন্নতের হন, তাহলে কোনো অসুবিধা নেই। আর পীরের অজিফা, পীরের কোনো অজিফা নাই, দুনিয়ার কোনো পীরের কোনো অজিফা নাই। অজিফা কি? পীর হয়তো আপনাকে বলেন যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত জিকিরগুলো আপনি সকালে করবেন, এগুলো দুপুরে করবেন, এগুলো বিকালে করবেন, এটা তো পীর বানায় নাই। ওই জিকিরগুলো আপনি দেখবেন, ওই জিকিরগুলো যদি কোরআন সুন্নায় থাকে আপনি করবেন, অসুবিধা কি? যদি জিকিরগুলো কোরআন সুন্নায় না থাকে, বানানো হয়, সেটা আপনি করবেন না, সেটা বাদ দিবেন। কিন্তু জিকির তো করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো জিকিরগুলা, আল্লাহর জিকির করবেন, ফিরের জিকির না। কিন্তু ফির যদি আপনাকে সহি হাদিসের জিকিরগুলো শেখায়, বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এই জিকির করতে বলছেন, আপনি যদি ফিরের কথা শুনে করেন তো অসুবিধা কি? আপনি তো সুন্নত আমল করতেছেন, এটা ফিরের আমল করেন নাই। জি, তারপরে সর্বশেষ না নাই, জি ঠিক আছে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সময় অনেক হয়ে গেছে, দেরি করার জন্য কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আর ইনশাআল্লাহ আরো দেখা হবে আল্লাহ বাসা রাখলে। আর আমাদের ওই তাফসিরুল কোরআন .com, এখন তো ইন্টারনেটের যুগ, তাফসিরুল কোরআন .com দেখবেন, এই আপনাদের সব প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আশা করি। আর না পাইলে আমাদের প্রতি শুক্রবার আমাদের তাফসিরুল কোরআন হয়, লাইভ হয়, আমাদের লাইভ দেখানো হয়। আমাদের আমেরিকা, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য ভাই বোন আছেন, আলহামদুলিল্লাহ সরাসরি তাফসির শুনেন। আপনারা এখানে বসেও আমাদের তাফসির শুনতে পারেন। লিখে দিলেও আমাদের একজন ভাই থাকেন, ওনার যদি দৃষ্টিতে আসে বা ওনার সাথে যোগাযোগ করা হলে উত্তর দেওয়া হয়। মাঝে মাঝে ওরকম আসে, আসলে আমরা উত্তর জি আমি তো ফিস টিভি কিছুই না, বন্ধনা না বন্ধ আমি কেমন জানি। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।